এখনই হরিনাম সংকীর্তন করে শোনাবেন বিশ্বজিৎ কারা। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। ছোট যুগে ছিলেন নারায়ণ, তাই হলে দর্শনন্দ। ছোট যুগে ছিলেন নারায়ণ, তাই হলে দর্শনন্দ। ছোট যুগে ছিলেন নারায়ণ, তাই হলে দর্শনন্দ। ছোট যুগে ছিলে নারায়ণ, তাই হলে দর্শনন্দ। দাপরেতে হলে তিনি শিব সুদন, দাপরেতে হলে তিনি শিব সুদন, দাপরেতে হলে তিনি গাবরেতে হলে তিনি শিবসুদন। দেখো কুলির ঠাকুর হলে শচীনন্দ, দেখো কুলির ঠাকুর হলেন শচীনন্দ, দেখো কুলির ঠাকুর হলে শচীনন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। ছোট যুগে ছিলেন শঙ্কর তেতায় হলেন বহুলাখান, ছোট যুগে ছিলেন শঙ্কর তেতায় হলেন বহুলাখান। দাপরেতে হলেন দাদা বল, দাপরেতে হলেন দাদা বল, দেখো কুলির দয়া হলে নিতানন্দ, দেখো কুলির দয়া হলে নিতানন্দ, দেখো কুলির দয়া হলে নিতানন্দ। হরে কৃষ্ণ

জয় রাধে হে বৃন্দাবন বিলাসিনী হে রাধে হে রাধে রাধে রাধে হে রাধে রাধে রাধে রাধে কে বিনাশ রাধে রাধে বলে প্রিয় রাধে রাধে দিন প্রবেশ নাই মেলে নন্দলা রাধে রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে রাধে কৃষ্ণ ব্রহ্মা জগতে এই নাম, শিব জগতে এই নাম, ব্রহ্মা জগতে এই নাম, শুভ শরীর ব্রহ্মা যাবে না, শিব যাবে না, শুভ শরীর গায় সুন্দর মদন গোপাল প্রণতি জনৈব তোমার, মদন গোপাল প্রণতি জনৈব তোমার, মদন গোপাল প্রণতি সুন্দর মদন গোপালি জনাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তদ্ময়ি শ্রী গুরবে গুরবে নমো নম বনিছ বনিছ কলে পুত্র ভাষ্য কৃপাশনি দুভয় বছ পতিতনন পাবন ভো সর্ব বৈষ্ণব হে নমো নমো নিতাই গৌর হরিব হরি হরি নিতাই গৌর হরিব হরি নিতাই গৌর হরিব হরি হরি নিতাই গৌর হরিব হরি হরে নিতাই গৌর হরি হরিব সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মা বাবা, নীলাকীর্তন শুরু করার আগে যে সমস্ত গৌর ভক্ত হরিভক্ত এই হরিবচনে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথম তাদের সুচরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে আপনাদের জীবনটা যেন কেটে যায়। যে বাড়িতে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন, সেই বাড়ির পরিবার ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। কারণ ধনী ধনী ধনী আসল প্রেমের ধনী আমাদের রাধা বিনোদিনী। রাধারানী রাজার মেয়ে ছিলেন কিন্তু ভগবানকে ভালোবেসে ভিখারী হলেন, তবু সে ধনী। তাহলে কোন ধনে ধনী? তার মধ্যে লুকিয়েছিল কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। তাই যার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে, বাস্তব ধনে কোনো অভাব থাকে না। তাই আপনারা সেই কৃষ্ণ প্রেমের ধনী হন, যুগ যুগ ধরে হরিনাম শুনুন, সারা জীবন হরিনাম শুনুন, আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক। এই শরীর তো রোগের মন্দির মা। তাই নীলাকীর্তন শুরুর আগে ভগবানের কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি শুরু হলো আজকের হরিকথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। নেতাই গৌর হরি বল, নেতাই গৌর হরি বল, নেতাই গৌর হরি বল, জয় দাদ। আমি কবে গৌর হব সুরধ্বনির তটে, আরাধে হা কৃষ্ণ বলে সজনে কবি কবে গোরে হয়ে সুরধনির তরে আরাধে হা কৃষ্ণ বলে সজনে আমি কবে গোর সুরধ্বনির তীরে হারাবে হা কৃষ্ণ বলব সজনীর কবে গোর হয়ে সুরধ্বনির তীরে হারাবে হা কৃষ্ণ আমি কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া এ দেহ সুখ ছাড়ি ওই কাঁদিয়া কাঁদিয়া এ দেহ সুখ ছাড়ি মানবী তরণ আমি কাঁদিয়া কাঁদিয়া পনগুর হে আমি কাঁদিয়া এ দেহ সুখ ছাড়ি আমি কাঁদিয়া কাঁদিয়া এ দেহ সুখ ছাড়ি ওই না মাধব তরুর তলে বলে সেদিন কবে বাবে বলে সেদিন কবে বাবে বলে সেদিন আমার কবে বাবে সেদিন কবে বাবে আমাদের বিষয় সব তুলে যাবে সেদিন আমার কবে বাহাবে আমাদের বিষয় বাসনা দূরে যাবে কবে রাধা গোবিন্দ দে চরণ ধরবে আমার বিষয় বাসনা দূরে যাবে কবে রাধা গোবিন্দের চরণ ধরবে আমার বিষয় বাসনা দূরে যাবে কবে জপের মালা হাতে ধরবে বাসনা দূরে যাবে তুলসীর মালা গলে ধরবে বিষয় বাসনা দূরে যাবে কবে বদনেতে হরি বলিবে কৃষ্ণ প্রেমে মতি হবে আরে উলু ধ্বনি সবাই করে কৃষ্ণ তোমার হলাম বলে আরে হরি ধ্বনি হরি হরি হরি হরি কৃপা কর বলে প্রেমানন্দে বাহু তুলে বদন বলে হরি বলিব আরে হরি হরি হরি বলে সেদিন আমার কবে হরি হরি হরি বলে সেদিন আমার কবে হরি হরি হরি বলে সেদিন কবে বা হবে আমার গোরা বড় আমার গোরা গোরা গোরা বড় ও যে দয়ালো সাগর আমার গোরা বড় গোরা গোরা গোরা বড় দয়ালো সাগর গোরা বড় ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সর্বদাই আনন্দের সাগরে ভেসে থাকতেন যার নিত্য বাস ছিল গোলক বৈকুণ্ঠ ধাম যেখানে কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট ছিল না তিনি সর্বস্ব কিছু ছেড়ে চলে এলেন মা ওই পাপের রাজত্বে এটা কলিকাল তিন ভাগ পাপ এক ভাগ পূর্ণ পাপের রাজত্বে সে ধুলায় গড়াগড়ি দিতে এল জীবনের আশা পূর্ণ করতে এল চারি যুগে তিনি ছিলেন ভগবান কলিকালে তিনি কর্মচারী হয়ে চলে এলো কেন মালিক কোনোদিন বাবা কর্মচারীর ব্যথা বোঝে না যিনি মালিক সে কর্মচারীর ব্যথা বোঝে না তাহলে তিন যুগে মালিক হলো ভগবান কর্মচারী হলো আমরা আমরা তার দাস ভগবান চিন্তা করল যে ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পায় কৈচন তুহা প্রেমা কৈচন মধুরিমা কৈচন তুহা প্রেম ভোর এ দিনও ব্রাঞ্চিত ধন ব্রজে না হইল পুরনো কি করিব ভেবে নাই ওর হে রাধে তোমার প্রেম কেমন তোমার স্বরূপ কেমন তুমি আমাকে ভালোবেসে তুমি কি সুখ অনুভব করো তোমার সেই সুখটা কেমন এবার আমি নিজে জানতে চাই আমি এবার নিজে জানতে চাই। রাধারানী বলে উঠল, হে গোবিন্দ, ভক্তরা তোমাকে ভালোবেসে কাঁদে, তারা চোখের জল ফেলে, এইটাকে জানতে গেলে তোমাকে ওই ভগবানের আসনটা ছাড়তে হবে, কর্মচারীর ব্যথাটা বুঝতে হবে। তাই ভগবান তিন যুগে ছিল মালিক, কলিকালে হয়ে এলো কর্মচারী, তিনি এসে ধুলায় গড়াগড়ি দিয়ে গেল। কিন্তু লক্ষ্য করে দেখুন মা, যিনি আমাদের ভালো এত করতে এলো তাকে মারার জন্য কিন্তু বারে বারে চক্রান্ত, তাকে মেরে ফেলতে হবে। জগাই মাথায় দিকে তাকিয়ে দেখুন, দিন দুপুর বেলা খোল করতাল ভেঙে দিল। চপল গোপালকে লক্ষ্য করে দেখুন, শিবাসঙ্গনের সদর দরজায় ছাগলের কাটা মুন্ড ঝুলিয়ে দিল, বৈষ্ণবদের উপর অন্যায় করলো, অত্যাচার করলো। হরিদাস পরম ভক্ত, যিনি নিজের জন্যও তো নাম করতেন, আমাদের মঙ্গলের জন্য তিনি নাম ভজন করতেন, সেই হরিদাসকে বাইশ বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হল, কৃষ্ণ নাম ছাড়। কিন্তু মা গো, আপনাদের মতো ভক্ত যারা, যতই আঘাত আপনারা পান না কেন, কৃষ্ণ নাম আপনি কোনোদিন ছাড়তে পারবেন না। শুধু ভগবানকে কলিযুগে মারার চক্রান্ত নয়, ভগবানকে চারি যুগ ধরে মারার চক্রান্ত হয়েছিল। সত্যযুগে ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু, তাকে মারার জন্য আবির্ভাব ঘটল কাদের, হিরণ্যকশিপুরে। তাকে মারতে চাইল ত্রেতা যুগে রাম, রামকে মারার জন্য কারা এলো, রাবণের বংশধর। রাবণ চাইল রামকে মেরে ফেলব, রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। দাপরে কৃষ্ণ, সেই কৃষ্ণকে মারার জন্য এলো কারা, কংস শিশুপাল, পুতনা স্তনে বিষ মাখিয়ে নিয়ে গেছে কৃষ্ণকে, সেই বিষ মাখানো স্তনদুগ্ধ পান করিয়ে মেরে ফেলবে বলে। তাহলে দেখুন, যিনি আমাদের ভালো করতে এলো তাকে মারার জন্য শুধু চক্রান্ত হল। কলিকালে নদিয়ার চাঁদে নিমাই, তাকে মারার জন্য জগাই মাথায় চলে এলো। কিন্তু আজকে যে দিলে আমরা আস্বাদন করব, চারি যুগ ধরে ভগবানকে মারার জন্য চক্রান্ত, বক্তব্য হলো তিনি কি মরে গেছে, তার কি মৃত্যু আছে? না মা, তিনি মৃত্যুঞ্জয়, মৃত্যু তিনি নিজে সৃষ্টি করেছেন, তার মৃত্যু হয় না, তার লীলা শেষ হয়। তিনি এক একটি যুগে আসে, যুগে ধর্মকে প্রচার করে, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করে, আবার তিনি লীলা শেষ করে আবার অন্য যুগে চলে আসে। তাই সত্য যুগে ছিলেন নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে মরে কারা, আমাদের মতো মানুষ মরে। মানুষ আর ভগবানের মধ্যে তফাৎটা কি? না, মানুষ জন্মের আগে কোথায় ছিল কেউ বলতে পারবে না, মৃত্যুর পরেও কোথা চলে যাবে এটাও মানুষ বলতে পারে না। কিন্তু ভগবান তিনি জানেন যে লীলা শেষ করে তিনি কোথায় যাবেন, কোথায় ছিল, কোথায় যাবে, কোথায় আসবে। তাই তার মৃত্যু হয় না, তার লীলা শেষ হয়। তিনি সত্যের লীলা শেষ করে তেতায় এলো, তেতার লীলা শেষ করে তিনি দাপরে এলো, তারপরে তিনি লীলা কিভাবে শেষ করলেন সেটাই হবে আমাদের আলোচ্য বিষয়। দাপরের লীলাটা তিনি শেষ করেছিলেন, তার একটা ছবি আমরা দেখি মা, একটা ছবি দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব ছেড়ে একটি গাছের ডালে উঠে বসেছিলেন, তার পা দুটো দুলছিল, আর নিচ থেকে একটা ছেলে ভগবানের পায়ে তীর মারার জন্য দাঁড়িয়েছিল। এ ছবিটা আমরা দেখেছি। আস্তে ভগবান গাছের ডালে উঠে বসে আছে, পাটা দুলছে, আর নিচ থেকে একটা ছেলে ভগবানের পায়ে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে এই ছেলেটাকে কৃষ্ণকে আমরা জানি, তিনি গাছের ডালে উঠে বসে আছে, কিন্তু ভগবানের পায়ে তীর মারার জন্য যে ছেলেটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, এই ছেলেটাকে আমরা সবাই চিনি না। ইনি হলেন একজন নির্জাতির ছেলে, নাম হলে জরা, এক ব্যাদের ছেলে। দেখুন ভগবানের লীলা শেষ করার জন্য কত রতি মহারতিরা চলে এলো, কিন্তু ভগবান লীলা শেষ করেছিলেন একটা ব্যাদের ছেলের হাতে। সেই ব্যাদের ছেলেটা ভগবানের পায়ে তীর মারল, ভগবানের লীলা শেষ হলো, আবার তিনি কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হল। কিন্তু বক্তব্য হলো মা, যে কি এমন বাবা, কি এমন মা, যে ভগবানের লীলা শেষ করার জন্য এমন একটা ছেলের জন্ম দিল, ভগবানকে মারার জন্য এমন একটা ছেলের জন্ম দিল। এই জরাটা কি, কেন ভগবানের চরণে তীর মেরেছিল, আজ আমরা লীলার মধ্যে জানব। তাই আজ আমরা লীলা আস্বাদন করব। দাপরের শেষ ভাগ, ভগবান শ্রীকৃষ্ণ দাপরে ছেড়ে কলিতে গৌর হল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান। আগে জরার সম্পর্কে আমরা জানব, যে জরার কে বাবা কে মা, জরার জন্ম কিভাবে হয়েছিল, তারপরে জানব ভগবানের চরণে এই ছেলেটা কি করে তীর মারল। তাহলে আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, লীলাটা আস্বাদন হবে আমাদের হরিবংশীয় পুরাণ হতে। হরিবংশীয় পুরাণ মহাভারত থেকে আমাদের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান। আজকে দ্বারকায় বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণ চরণ তলে গিয়ে এক ভক্ত বসেছে। সখা কি হবে উপায় আমায় বলো দয়াময়, রে ভব চরণ তলে। সখা কি হবে উপায় বলো দয়াময়, রে ভব চরণ তলে। সখা কি হবে উপায় বলো ভব চরণ তলে। কি হবে উপায় বল দয়াময়, রে ভব চরণ তলে। কেহ নাহি জানে গো সখা, কাকে হো নাহি জান তুমি আছো তা, কাকে হো নাহি জান তুমি আছো তা, আমরা ভাসি গো নয়ন জলে, শিব নয়ন জলে। নাহি যা তুমি আছো তা, কেহ নাহি যা তুমি আছো তা, ভাসিব নয়ন জলে, ভাসিব নয়ন জলে। আমার তোমাদের চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া করোনা হে আমাদের চরণ ছাড়া করোনা হে চরণ ছাড়া করোনা হে আমরা ওই চরণে সব দিয়েছি চরণ ছাড়া করোনা হে আমরা ওই চরণে সব দিয়েছি চরণ ছাড়া করোনা হে দেখো গো চরণ তলে সখাপি হো নাহি যার তুমি আছো তা দেখো গো চরণ তলে সখাপি হো নাহি যার তুমি আছো তা দেখো গো চরণ তলে ভক্ত ভগবানের চরণ তলে বসে দুঃখের কথা জানাচ্ছে আর ভগবান হাসতে শুরু করেছে ভক্ত যদি ভগবানের কাছে দুঃখের কথা জানায় ভগবানের চোখে জল নেমে আসে কিন্তু আজকে ভগবান হাসতেছে কেন না ভক্তটা এমন কথা বলছে ভগবানের মনে বড় আনন্দ ভগবান দু জায়গায় বেশি হাসে না ভাই ভাই যখন জায়গা জমি নিয়ে মারপিট করে এ বলে আমার জায়গা ও বলে আমার জায়গা ভগবান তখন হেসে বলে দেখেছিস ছেলেগুলোর কি অবস্থা ওরে তোদের দুজনকে যদি আমি একসঙ্গে তুলে নিই জায়গাটা কার বলতে পারিস তোরা আমার জায়গায় বসে বড় বড় ঘর করে বাড়ি গাড়ি করে আবার তোরা ওই নিয়েই মারপিট করছিস ভগবান হাসে কোন ডাক্তার যখন গ্যারান্টি দিয়ে বলে দুঃখ করো না মা আমি কথা দিচ্ছি তোমার ওই ছেলেটাকে বাঁচিয়ে দেব ভগবান তখনও হাসে যে ডাক্তার বাবুর কেমন কথা দেখেছো কার রোগী কে বাঁচাবে আমি যদি ওকে মারবো বলে মনে করি তুমি ইনজেকশন পুশ করে যাও ও বেটা বাঁচবে না আর আমি যদি রাখবো বলে মনে করি ওগো ডাক্তার তোমার ইঞ্জেকশনে লাগবে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তাহলে আজকে কৃষ্ণ চরণ তলে যে ভক্তটা বসেছে সে ওই জায়গা জমি সম্পত্তির কথা বলতে গেছে যে সখা এক সপ্তাহের মধ্যে নয় আমাদের ঘরটাকে ছেড়ে দিতে বলেছে কিন্তু বলো তো সখা ঘরটা ছেড়ে আমরা কোথা যাব ওরা তো 100 ভাই আর আমরা তো মাত্র 5 জন ওদের সঙ্গে কি মারপিট করে আমরা পারব এক সপ্তাহের মধ্যে ঘর ছাড়তে হবে তাই আমরা সর্বস্ব ছেড়ে সখা তোমার চরণতলে বসেছি তুমি এর একটা কিছু উপায় করে দাও তাহলে ভক্তটাকে ভক্তটার অন্য কেউ নয় তৃতীয় পাণ্ডব অর্জুন 100 ভাই কারা গান্ধারীর 100টা ছেলে অহংকারী দুর্যোধন আর এদের 5 ভাইয়ের মধ্যে বড় হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির তা দুর্যোধন যুধিষ্ঠিকে বলে দিয়েছে যে ছুঁচের জগায় যতটুকু মাটি উঠবে ততটুকু তোরা পাবি না দূর হয়ে যা অর্জুন সেই কথাটা জানাতে এসেছে কৃষ্ণর কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠল অর্জুন জায়গা জমি নিয়ে তুমি আমার কাছে এসেছ তবে একটা কথা বলে দিই আমি তোমাকে মরতে দেব না অন্তত দুর্যোধনের হাতে তোমার মরণ হবে না কারণ তুমি যদি মরে যাও তাহলে কিন্তু আমার বোনটা বিধবা হবে জয় রাধে জয় রাধে কৃষ্ণ বলরামের বাবা একটা বোন ছিল নাম হলো সুভদ্রা ওই সুভদ্রার সঙ্গে বিয়ে হয়েছে কার অর্জুনের কৃষ্ণর ভগ্নিপতি হচ্ছে অর্জুন তাই কৃষ্ণ বলছে তুমি যদি মরে যাও তাহলে আমার বোনটা তো বিধবা হবে তাহলে আমার বোনটা বিধবা হয়ে ঘুরে বেড়াবে, আমি থাকতে তা কি করে হয়? তোমাকে আমি মরতে দেব না। তবে দুঃখ করো না, দুর্যোধন যদি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসে, আমি কথা দিচ্ছি আমি তোমার পক্ষে কুরুক্ষেত্রের মাঠে রথের সারথি হয়ে থাকবো, থাকবো। কি হলো সখা, কাউকে কথা দিলে তিনবার দিতে হয়, তুমি দুবার বলি থেমে গেলে কেন? তাই তো, তুমি দুবার বললে কেন? বলে জানো অর্জুন, আমি তো তিনবারই বলতে চাইছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ পেছন দিকে তাকিয়ে দেখো কে আসছে। মানে কৃষ্ণ আর অর্জুন দুজনে কথা যখন বলছিল, ঠিক সেই সময় দ্বারকায় প্রবেশ করছে কে? অহংকারী দুর্যোধন। কৃষ্ণ বলে জানো অর্জুন, কি ঝগমারি করে যে আমার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়েছিলাম কে জানে, সেই জন্য আমার বেই হয়ে গেছে, আর বেই হয়ে গেছে বলে যখন তখন দ্বারকায় চলে আসে, নইলে অমন ছেলের মুখ পর্যন্ত দেখতাম না। দুর্যোধন এসেই বলে, বলো বেই কেমন আছো? কৃষ্ণ বলে, এই আছি আর কি। এই যে কৃষ্ণ, তোমাকে সোজা বাংলা কথায় বলে দিচ্ছি, আমরা যদি ভাই ভাই যুদ্ধ করি, তুমি যেন আমাদের মাঝখানে নাকটা গলিয়ে দিও না। কৃষ্ণ বলে, নাক থাকলে তো মাঝে মাঝে গলাতে ইচ্ছা করবেই। দুর্যোধন বলে, নাক যদিও গলিয়েছ, অন্তত অর্জুনের পক্ষে নয়, তুমি আমার পক্ষে গলিও। মানে দুর্যোধন চাইছে যদি যুদ্ধ লাগে কৃষ্ণ, তুমি আমার পক্ষে থেকে ওদের পাঁচজনকে মেরে দিবে। কিন্তু ভগবান বলে, আমাকে যে চাই তাকে আমি চাই, তাকে আমি চাই, আমাকে যে না চাই তাকে আমি না চাই, তাকে আমি না চাই, আমাকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, আমাকে যে না ভালোবাসে আমি তাকে ভালোবাসি না। ভগবান তো বিপদে পড়ে গেছে, কোন দিকে যাবে? একদিকে অর্জুন আর একদিকে দুর্যোধন, একদিকে ভগ্নিপতি বসে আছে, একদিকে বেই বসে আছে, সর্বনাশ। আমি কোন দিকে যাই বলো তো? নাকটা আমি কোন দিকে গলাব? আর যে পক্ষে গলাবো তো অপর পক্ষে রাগ হবে। তাই কৃষ্ণ একটা বিচার করে নিল, হবে না, আমি তো ঘুরে কি করে বলবো। কৃষ্ণ চিন্তা করলো যে সাপও না মরে লাঠিও না ভাঙে এমন আমি একটা ব্যবস্থা করব। এই যে তোমরা দুজনই তো আমার কাছে এসেছো, আমি বলে দিচ্ছি শোনো, আমি কার পক্ষে থাকব। রাত্রিকালে আমি ঘুমাতে যাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দুজনের মধ্যে সর্বপ্রথম আমি যার মুখ দেখব আমি কিন্তু তারই পক্ষে থাকব। তাহলে মা গো কৃষ্ণ কেমন বিচার করেছে যে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি যার মুখ দেখব তারই পক্ষে থাকব। এই বলে তো কৃষ্ণ চলে গেছে। দুর্যোধন মনে মনে ভাবছে যে আমি যদি আজকে কৃষ্ণরই ঘরে গিয়ে শুয়ে পড়ি, তাহলে ও বেটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমারই মুখ দেখবে, আর মুখ যদি না দেখে মেরে মুখর ভেঙে ফেলব। এই বলে দুর্যোধন কি করেছে, কৃষ্ণর ঘরে চলে গেছে, গিয়ে দেখছে যে বেটার বিছানাটা খুব বড়, কিন্তু এর পাশে শোয়া যাবে না। কেন? এর কোনো জ্ঞান গম্য নেই। কানে শুনেছি ছোটবেলায় বৃন্দাবনে ব্রজগোপীদের কাপড় ধরে টানাটানি করেছে। ছেলেটা এখন বড় হয়ে গেছে, কিন্তু অভ্যাসটা যদি রয়ে যায় তাহলে এর পাশে শুয়ে আমি ঘুমিয়ে পড়ব, আর এই কৃষ্ণ যদি ঘুমের ঘরে আমার কাপড় খুলে দেয়, একটা মান সম্মানের ব্যাপার আছে, একটা প্রেস্টিজ নেই? আমি ভবিষ্যতে হস্তিনাপুরের রাজা হব না, এর পাশে শোয়া যাবে না। কৃষ্ণর মাতার কাছে একটা সোনার সিংহাসন ছিল, দুর্যোধন কি করেছে সেই সিংহাসনে বসে এমন পাটা দোলাচ্ছে দুর্যোধনের পায়ে ধুলো গিয়ে কৃষ্ণর মাথায় পড়ছে। কেমন পয়জেন পার্টি দেখেছেন, এর কোন জ্ঞান গম্য আছে? ভদ্রলোক শুয়ে আছে, ভদ্রলোক শুয়ে আছে আর দেখেছেন পাটা এমন দুলোচ্ছে, পায়ের ধুলো গুলো গিয়ে কৃষ্ণর মাথায় পড়ছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, হাতটাকে পেতে রেখেছে যাতে ধুলো আমার মাথায় না পড়ে। কেন? কারণ ভগবানের মাথায় একজন কিনে রেখেছে। আপনারা জানেন যে ভগবানের মাথায় ময়ূরপুচ্ছ আছে, কি গো ওই ময়ূরপুচ্ছটা কার? ওই ময়ূরপুচ্ছটা হলো শ্রীমতী রাধা রানী। রাধা রানী বড় ভক্ত। এবার দুর্যোধনের পায়ের ধুলো গিয়ে ভক্তের মাথায় পড়বে, তাই ভগবান কি করেছে, হাতটাকে পেতে রেখেছে। তাহলে এতক্ষণ আপনারা শুনলেন একটা অভক্তের কথা, যার কোনো জ্ঞান গম্য বলে কিছু নেই। এবার ভক্তের কথাটা শুনুন। অর্জুন তো অন্য ঘরে শুয়েছিল, অর্জুনেরও ঘুম আসছে না। মনে মনে ভাবছে সখাকে জায়গা জমির কথা না বললেই ভালো হতো, ঠাকুর বুঝি খুব আমার কষ্ট পেল গো, একটুকো বুঝি ঘুমাতে পারছে না। যাই আমি গিয়ে বলি, সখা তুমি দুর্যোধনের পক্ষে যদি থাকার ইচ্ছা হয় তুমি থাকো, কিন্তু এইটুকু আশীর্বাদ করো, আমরা তো পাঁচটা ভাই, অন্য কারো হাতে মরতে চাই না, আমাদের মরণ যেন তোমারই হাতে হয়। অর্জুন এই কথা চিন্তা করে কৃষ্ণর ঘরে ঢুকেছে, আর ঢুকেই দেখছে যে সখার মাথায় হাত। মানুষ যখন খুব চিন্তা করে দেখবেন তার হাত দুটো মাথায় উঠে যায়। অর্জুন ভাবলো সখা আমার খুব চিন্তা করছে, তাই তাড়াতাড়ি করে অর্জুন কি করেছে, তার নিজের মাথাটা কৃষ্ণর চরণে দিয়ে দিয়েছে। দেখুন মা, এই যে আমরা ছবিগুলো দেখি, আপনার ঘরে যে ঠাকুর আছে, আপনি প্রত্যেক দিন জল দেন, কিন্তু আপনি একদিন সন্ধ্যা প্রদীপ দিতে উঠেছেন, এমন সময় দেখতে পাচ্ছেন যে ওই চিত্রপটে ঠাকুরটা কৃষ্ণ, সে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যেই গেলেন আপনাকে ডাকছে, মারে তুই সন্ধ্যা প্রদীপ দিতে এসেছিস। কোনোদিন যদি এমন দৃশ্য আপনার চোখে এসে যায়, সেই মুহূর্তে আপনি কিছু বলতে পারবেন? কিছুই আপনি বলতে পারবেন না। তদ্রূপ অর্জুন ভেবেছিল যে আমি অনেক কথাই বলবো, কিন্তু যেই কৃষ্ণ চরণে মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল এসে গেছে। আর অর্জুনের চোখের জল কৃষ্ণ চরণে পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গেই অর্জুন কি করছে, তার দুটো হাত দিয়ে কৃষ্ণ চরণ দুখানি ধুইয়ে দিচ্ছে। সখা হে একজন ভক্তের কি কথা দেখে অর্জুন কাঁদছে, নিজের হাত দিয়ে কৃষ্ণ চরণ ধুইয়ে দিচ্ছে, আর অন্তরে বলছে সখা তোমার চরণে পাওয়ার লাগি কত মনি কত যোগী হলো ভিকারি। আমি কত জন্ম কত পুণ্যের ফলে তোমার চরণে ধরেছি সতাতে, আমায় যেন চরণ ছাড়া করো না করো না ও গো সতা। তোমার চরণের মনুষ্যে ওই গৌতমের স্ত্রী অহল্যা পাষাণী হতে মানবী হয়েছিল, ধীবরের কাটের তরণী দোষণা হয়ে গেল। তাই এই রাত্রিকালে আমি আর ঘুমাবো না সকালে, শুধু আমার নয়ন জ্বলে আমার নয়ন জ্বলে চর চরণ ধুমাইয়ে তোমার চরণ ধুয়ে গো তোমার চরণ আমার লাগি কত মনি কত যদি হলো ভিখারি আমি একজন জ্ঞানহীন ভক্তিহীন ঠাকুর গো তোমার সাধন জানি না ভজন জানি না ঠাকুর আছে শুধু আমাদের নয়নের জল আমায় তুমি যা দিয়েছ সেই নয়নে আমি তোমার চরণ দুটি ধুয়াইয়ে আমার চোখের জলে তোমার চরণ ধুয়াইয়ে ভগবান মা গো দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তের চোখের জল, দুই হলো ভক্তের অহংকার। আজকে ভক্ত যদি চোখের জলে কাঁদে বাবা, ভগবান কি দূরে বসে থাকতে পারবে? তাই অর্জুন যখন চোখের জলে কৃষ্ণ চরণ ধুইয়ে দিচ্ছে, ভগবান কি করেছে? সেও বালিশে মাথা দিয়ে এমন কান্না কাঁদছে, চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। কেন না? ভগবান নিজের মুখে বলেছে, আমি গিরি ধরে থাকতে পারি, ভক্তের চোখের জল সইতে নারি। আমি গিরি ধরে থাকতে পারি, ভক্তের চোখের জল সইতে নারি। ভগবান নিজের মুখে বলে, আমি গিরি গোবর্ধনে পরবোধ যুগ যুগ ধরে ধরে থাকতে পারি, কিন্তু কোন ভক্ত যদি আমাকে দুঃখটা চোখের জলে ডাকে, আমি আমার রাজই সহ্য ছেড়ে সেই ভক্তের আমি দাস হয়ে থাকি। ভক্তের চোখের জল আমি সইতে নারি, ভক্ত আমার প্রাণেরই প্রাণ, ভক্ত আমার প্রাণেরই প্রাণে গো, ভক্ত আমার প্রাণেরই ভক্ত আমার প্রাণেরই প্রাণ, ভক্ত আমার প্রাণেরই প্রাণ, ভক্ত আমার প্রাণেরই প্রাণ। আমি ভক্ত ছাড়া থাকি না, আমি ভক্ত ছাড়া থাকি না, আমি ভক্ত ছাড়া বাঁচি না, আমি ভক্ত ছাড়া বাঁচি না। তাই ভক্ত হইলাম আমি, ভক্ত ছাড়া বাঁচি না, ভক্ত হই নদীয়াতে ভক্ত ছাড়া জানি না, তাই ভক্ত হই তুলাই গড়া ভক্ত ছাড়া জানি না, তাই নিজের চরণ নিজে আরে বরণ দে হরি বলি ভক্ত ছাড়া জানি না, তাই হরি হরি হরি ভক্ত ছাড়া জানি না, ভক্ত আমার প্রাণেরই প্রাণে গো, ভক্ত আমার প্রাণেরই প্রাণে গো। তাহলে এটা হচ্ছে ভক্তের ভাবনা। এবার এই মারি এবার ভক্তর জন্য ভগবান কি করে দেখুন। ভগবান চিন্তা করলো যে রাত্রিটা কখন সকাল হয়ে যাবে। আমি তো কথা দিয়েছি যে ঘুম থেকে উঠে যার মুখ দেখব তারই পক্ষে থাকব, কিন্তু ভক্ত যদি ভগবানের চরণে ধরে থাকে, ভগবান তো চোখের পাতা ফেলতে পারে না। তাই ভগবান মনে মনে ভাবছে, অর্জুন এই রাত্রিতে তুমি নিজে ঘুমালে না, আমাকেও ঘুমাতে দিলে না, আমি কাঁদি কোনো দুঃখ নেই, কিন্তু আমার ভক্ত না কাঁদে। ভক্তের চোখে জল তো মোচাতে হবে, তাই ভগবান আজ প্রার্থনা করছে, হে রাত্রি সকাল হয়ে যাও, আমি অর্জুনের দিকে দেখব, চোখে জল আমি বন্ধ করব, যে খাই চিনি তাকে জোগায় চিন্তামণি। ভগবান আজকে নিজে চিন্তা করছে, সেদিনকে রাত্রিটা যেন সকাল হয়ে গেল, আর যেই সকাল হয়ে গেল কৃষ্ণ বুঝতে পেরেছে প্রভাতের আলো ফুটে উঠেছে। অর্জুন তো সারা রাত্রি ধরে কেঁদেছে, সারা রাত্রি ধরে কেঁদে তখনও মাতাটা কৃষ্ণ চরণে রেখেছে। ভগবান আর থাকতে পারেনি, অর্জুনকে ডেকে উঠেছে, অর্জুন এবারে ভগবানের দুটি নয়ন, ভক্তের দুটি নয়ন, চারি নয়ন এক হয়ে গেল, এক হয়ে গেল। আজ সাধন ভজন পূর্ণের ফলে ভক্ত ভগবানকে পাইল, ভক্ত ভগবানকে পাইল। অর্জুন বলে সখাহে তুমি আমার বদন দর্শন করেছ, তাই আরে তো তোমায় ছাড়ব না হে, আরে তো তোমায় ছাড়ব না হে, আমি আরে তো তোমায় ছাড়ব না হে, আমি আরে তো তোমায় ছাড়ব না হে। চলো চলো সখা হস্তিনাথে, আরে তো তোমায় ছাড়ব না হে, আরে চলো চলো সখায় আমার সাথে, আরে তো তোমায় ছাড়ব না হে, বলে আরে তো তোমায় ছাড়ব না হে, আরে তো তোমায় ছাড়ব না হে। তাহলে অর্জুন কি করলো, ভগবানকে পেল কিসের দ্বারা? ভক্তি আর বিশ্বাস। ভগবানকে লাভ করলো, কিন্তু এই দুর্যোধন এরও সকালবেলা ঘুম ভেঙে বুঝতে পেরে গেল যে কৃষ্ণ আমার আর নয় অর্জুনের হয়ে গেছে। তাই দুর্যোধন যাবার আগে বলে উঠল, শোনো কৃষ্ণ, তুমি যখন অর্জুনেরই সঙ্গে থাকবে, আমি যখন তোমায় পেলাম না, যাবার আগে আমি তোমাকে বলে যাচ্ছি, জীবনে যেন তোমার মুখ না দেখতে হয়। এই ভালোবাসাটা কিসের বাবা? এই ভালোবাসাটা কিন্তু স্বার্থের ভালোবাসা। দুর্যোধন ভেবেছিল কৃষ্ণ আমার পক্ষে থাকবে, কিন্তু যখনই অর্জুনের পক্ষে চলে গেল দুর্যোধনের স্বার্থ শেষ, তাই স্বার্থ শেষ ভালোবাসাও শেষ। তাই দুর্যোধন বলে উঠল, তোমার মুখ না দেখতে হয়, এই স্বার্থের ভালোবাসা আপনি কোথায় পাবেন? এই স্বার্থের ভালোবাসা আপনি আপনার সংসারে খুঁজে পাবেন। সংসারে আপনি যতদিন পরিশ্রম করতে পারবেন, সংসার আপনাকে ততদিন ভালোবাসবে। আর সংসারে যেদিন আপনি পরিশ্রম করতে পারবেন না, সংসারও আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। সংসারে যতদিন আপনি খাটতে পারবেন, সংসার আপনাকে ভালোবাসবে, কিন্তু সংসারে যেদিন আপনি খাটতে পারবেন না, সংসার আপনাকে দূরে সরিয়ে দেবে। মা গো, আমরা সব জানি, জানি না তুমি তোমার ছেলেটাকে পেট ভরে খাওয়াচ্ছ, ছেলে খেতে পাচ্ছে না তবু তাকে জোর করে খাওয়াচ্ছ, আর ভেতরে কি বলছো, খা কোকা খা, তুই কি আমাকে ভাত দিবি রে? এগুলো আমরা জানি না মা। সারাটা জীবন এখানে যতজন বসে আছি, সারাটা জীবন কিন্তু আমরা সংসারের মঙ্গল চাই, কিন্তু সংসারে যে আপনি এতদিন করলেন, একটা উপহার তো আপনি নিয়ে যাবেন, সে উপহারটা কি বলুন তো? রাবণ বিভীষণকে দিয়েছিল। বিভীষণ বলল, দাদা তুমি সীতাকে ছেড়ে দাও, ভগবানের বউকে তুমি তুলে নিয়ে এলে লঙ্কায়, এই লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তুমি বাঁচবে না, আমি বাঁচবো না, এ সীতাকে ছেড়ে দাও। রাবণ বলল, বিভীষণ তোকে আমি ছেড়ে দেবো, তবু সীতাকে ছাড়বো না। বিভীষণ বলে, দাদা তাহলে সংসারে আর আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। রাবণ বলল, এতদিন সংসারের মঙ্গল চাইলি, আর চলে যাচ্ছি বললে তো হবে না, সংসার থেকে যে যাবে তাকে তো একটা উপহার দিতে হবে। বিভীষণ ভাবলো যে আমাকে দামি কিছু বস্তু উপহার দেবে, দামি কিছু জিনিস দেবে। বিভীষণ গিয়ে বসেছে, দাদা আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি, তুমি কি উপহার দেবে? রাবণ বলল, আমার কাছে গোস। সিংহাসনে বসেছিল রাবণ, বিভীষণ গিয়ে চরণে বসেছে, আর রাবণ বলে, দেখ সংসারের উপহার তোকে কি দিই। রাবণ কি করল, বিভীষণের বুকে জোড়া লাথি মেরে দিল। বিভীষণ হাউ হাউ করে কাঁদছে, দাদা সংসারের আমি ভালো চাইলাম, আর যে সংসারে এতদিন কাটালাম, একই থালায় আমরা ভাত খেলাম, একই সঙ্গে লেখাপড়া শিখতে গেলাম, আজকে এই সংসার ছেড়ে চলে যাচ্ছি, দাদা তুমি আমার বুকে জোড়া লাথি মারলে। রাবণ বললে, এটা সংসারের উপহার, তাই হে ভক্ত মন্ডলী, সারা জীবন আপনি সংসারে পরিশ্রম করবেন, কিন্তু আপনি মনে রাখবেন, যেদিন আপনি পরিশ্রম করতে পারবেন না, সেদিনকে সংসারের জঞ্জাল মনে করে আপনাকে ঝাঁট দিয়ে সংসার থেকে বার করে দেবে। দুর্যোধন, আমার মুখ না দেখতে হয়, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, শোনো, আমার জায়গায় বসে তোমরা ঘর বাড়ি তুলছ, আর আমার জায়গা নিয়ে তোমরা মারপিট শুরু করছো ভাই ভাই। শোনো দুর্যোধন, তোমার এই অহংকারের আমি পতন ঘটাবো কুরুক্ষেত্রের মাঠে, তোমার এমন অবস্থা করে দেবো মরার সময় তুমি এক ফোঁটা জল পর্যন্ত পাবে না। দেখবেন মা, যাদের রক্তের গরম, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা হুঁকতায় মানুষকে মারতে তেড়ে যায়, তারা যখন হাত পা ভেঙে দরজার সম্মুখে পড়ে থাকবে, মরার সময় এক ফোঁটা জল পর্যন্ত পাবে না। তা দুর্যোধনেরও গতি তাই হবে। দুর্যোধন, তুমি আজকে যে জায়গা নিয়ে মারপিট করছো, তুমি কি কিছু এনেছো যে কিছু নিয়ে যাবে? আমরা কি এই মাটিটা এনেছি মা যে নিয়ে যাব? এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, মাটিটা আগে, আমরা এসেছি পরে। তাহলে এই মাটি আমরা নিয়ে যেতে পারবো না, আমরা যেমন করে এসেছি তেমন করে আমাদের চলে যেতে হবে, তাই তো? তাই এলি খালি হাতে। সৌন্দর্যদন, তুই খালি হাতে এসেছিলিস, আর একদিন যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সে পারে। তাই দুর্যোধন, এখনো সময় আছে, বদন ভরে ডাক না রে তারে, বদন ভরে ডাক না রে তারে, বদন ভরে কোথায় পেলি তাকারে পাহাড় দালন কোটা পারি, এসবই যে তারি দেয়া কি বায়া ছে তোরি, কোথায় পেলি তাকারে পাহাড় দালন কোটা পারি, এসবই যে তারি দেয়া কি মায়া আছে তোর, কোথায় পেলি টাকা রে পাহা দালান কোটা পারি এসব যে থারি দেয়া কি বয়াছে তোরি কোথায় পেলি টাকা রে পাহা দালান কোটা পারি এসব যে তারি দেয়া কি বয়াছে তোরি ও তোর নিজের দেহ ও তোর নিজের দেহ ও তোর নিজের দেহ নিজের তো নয় রে নিজের দেহ নিজের তো নয় রে একদিন শ্মশানেতে একদিন শ্মশানেতে হবি ছা বদন ভরে যাবে না রে অর্জুন বলল সখা তাহলে তুমি এবার আমার সঙ্গে চলো কৃষ্ণ বলে আমি চলে তো যাব কিন্তু এই দ্বারকা আমি কারো পরে দিয়ে যাব কৃষ্ণ ডেকেছে তারই বাবাকে তাহলে কৃষ্ণর বাবাকে এক ছিল বৃন্দাবনী নন্দরাজ আর আরেকজন ছিল কংসের কারাগৃহে মারে কৃষ্ণর বাপকে জানিস টিভিতে হয় মহাভারত দেখবি কৃষ্ণ হচ্ছে ওরা কি দেখবে আমরা আসল কুণ্ঠে নকল কুণ্ঠে বুঝি না আর টিভিতে বোঝে না সে বোঝে না দেখতে ছাড়ি না আমাদের নিজের কুটুমগুলো ঠিক নেই ইষ্ট কুটুম না দেখলে চলছে না তাই না টিভি দেখা ভালো কিন্তু টিভি দেখতে দেখতে টিভি রোগ যদি ধরে ফেলে ছাড়াবে এক হচ্ছে নন্দরাজ দুই হলো বসুদেব নন্দরাজ আছে বৃন্দাবনে দ্বারকায় আছে কৃষ্ণর বাবা বসুদেব কৃষ্ণ চলে যাবে হস্তিনাপুরে তাই বসুদেবকে ডেকেছে বাবা বল কৃষ্ণ আমি হস্তিনাপুরে চলে যাচ্ছি এই দ্বারকার যত কিছু দায়িত্ব বাবা আমি তোমাকে দিয়ে যাচ্ছি তবে একটা কথা বলে দিচ্ছি বাবা আমি যতদিন হস্তিনাপুরে থাকব তুমি কিন্তু বাবা এই দ্বারকা ছেড়ে কোথাও যাবে না ঠিক আছে কৃষ্ণ আমি কথা দিচ্ছি দ্বারকা ছেড়ে কোথাও যাব না কৃষ্ণ বলল এভাবে বললে হবে না তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও বসুদেব বলল ঠিক আছে কৃষ্ণ তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি আমি দ্বারকা ছেড়ে কোথাও যাব না যাব না যাব না তাহলে দ্বারকার সমস্ত কিছু দায়িত্ব কৃষ্ণ বাবা নিল কৃষ্ণ কি করলে এবার হস্তিনাপুরে যাচ্ছে ছোট ছোট গাইয়াসে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে ভগবান হস্তিনাপুরে ছোটি ছোটি গাইয়াসে ছোটি সে গোয়া আগে পিছে চলে মদন গোপাল দেখি গাইয়া সে ঘুটছে ধোয়া আগে পিছে চলে বদল ছোটি ছোটি কাইয়া সে ছোটি সে আগে পিছে চলে মদন ছোটি ছোটি গাইয়া সে ছোটি সে আগে পিছে চলে মদন মদন গোপাল গিরিধারিলা মদন গোপাল গিরিধারিলা মদন গোপাল গিরিধারিলা মদন গোপাল গিরিধারিলা আগে পিছে দাঁড়িয়ে বয়ে ভগবান যে চলেছে অর্জুনের সঙ্গে, ভগবান ভাবলো আমি জগৎকে একটা শিক্ষা দিয়ে যাব। শিক্ষাটা কি না, ভগবান লীলাটাকে প্রকাশ করছে। লীলাটা কি না, অর্জুন দেখতে পাচ্ছে যে ভগবান কখনো সামনে কখনো পেছনে, কখনো ডাই কখনো বাই। অর্জুন থমকে দাঁড়িয়ে গেছে। সখা কি হয়েছে না, তুমি তো আমার সামনে যাচ্ছিলে, হঠাৎ করে পেছনে এলে কি করে? পেছনে যখন দেখছি আবার তোমাকে সামনে দেখছি কি করে? আমি তোমাকে এদিকে দেখছি আবার এদিকেও দেখছি কি করে? আমি ওপর দিকে যখন তাকাচ্ছি সেদিকেও তোমাকে দেখতে পাচ্ছি। বলো তো সখা, তুমি কটা? তুমি কি একটাই? মানে অর্জুনের মাথা মন মন করে ঘুরছে, যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণ। তো অর্জুন বলে সখা তুমি কটা? কৃষ্ণ বলে কেন আমি কৃষ্ণ? বলে আমি তাহলে চারিদিকে তোমাকে দেখতে পাচ্ছি কেন, দেখতে পাচ্ছি কেন? কৃষ্ণ বলে শুধু তুমি আমাকে দেখতে পাচ্ছ, আর সবাই দেখতে পায় না। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে এই যে আমাকে চারিদিকেই ভক্ত দেখতে পাবে যদি তাদের ভজনটা ভালো হয়। অন্তরের মধ্যে যদি ভক্তি আর বিশ্বাস থাকে তাহলে কেউ ভক্তি করে যদি বাঁশ ঝাড়ের দিকে তাকিয়ে থাকে সেই বাঁশ ঝাড়ের দিকেই আমাকে সে দেখতে পাবে। কেউ যদি বিশ্বাস করে এক দৃষ্টিতে একটা কাঠের দিকে তাকিয়ে থাকে তাহলে সেই কাঠের থেকেই আমাকে সে দেখতে পাবে। আমি কাঠের মধ্যেও আছি, বাঁশ ঝাড়েও আছি, জলেও আছি, স্থলেও আছি, বনেও আছি, জঙ্গলে আছি, আবার তোমাদের এই হরিবাসরেও আমি আছি। কারণ হরি নামে হরি নামে হরি নাম করলে হরিকে নেমে আসতেই হবে। তাহলে প্রশ্ন হলো, মা তিনি যদি আমাদের মাঝখানেও থাকে তাহলে আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমাদের কিছু বস্তু কম আছে, যে দুটো না থাকলে ভগবানের দেখা পাওয়া যায় না। এক হলো ভক্তি, দুই হলো প্রাণ ভরা বিশ্বাস। তুমি যদি ভক্তি বিশ্বাস দুটোকে একসঙ্গে যোগ করো তাহলে তুমি পাথরের মধ্যেও ভগবানকে পাবে। সেটা কেমন না, বৃন্দাবনে এক মা গিয়েছিল, বৃন্দাবন থেকে মা আমার একটা গোপাল ঠাকুর কিনে এনেছে জানেন তো। মা কি করে, সেই গোপাল ঠাকুরটাকে গরমকাল হলে মানে টিউবওয়েলের জল নিয়ে এসে স্নান করায়, শীতকাল হলে জলকে ফুটিয়ে গরম করে স্নান করায়, বিছানা করে দেয়, মশারি খাটিয়ে দেয়, কোলে তুলে খাইয়ে দেয়, গা হাত পা মুছিয়ে দেয়। মানে নিজের ছেলেকে যেমন ভালোবাসে, মা বৃন্দাবন থেকে ওই পাথরের গোপাল কিনে তদ্রূপ নিজের ছেলের মতোই ভালোবাসে। তো মায়ের নিজের একটা ছেলে ছিল, তো মা বলে খোকা শোন আমি দুদিনের জন্য একটু বাইরে যাব, এক কাজ করিস, বড় শীত পড়েছে, আমার এই গোপালকে না একটু গরম জল করে স্নান করিয়ে দিস। বলে তো মা চলে গেছে, ছেলের তো বিশ্বাস নেই, সে কি করেছে, মা চলে যেতেই পুকুরের জলে বেধড়াক্কা চুবিয়েছে। গা হাত পাও মুচিয়ে দেয় না, অমনি রেখে দিয়েছে। মা দুদিন পরে আসার কথা, একদিন পরেই চলে এসেছে। গোপাল, ও গোপাল, যেই গোপালকে কোলে নিয়েছে নিজের ছেলেকে ডেকেছে, খোকা খোকা কি মা, আমার গোপালকে গরম জলে চান করেছিলিস? হ্যাঁ মা, তুই মিথ্যে কথা বলছিস, আমার গোপালকে তুই গরম জলে চান করাইসনি, পুকুর জলে চান করেছিস। আমার গোপালের জ্বর হয়েছে, খুব সর্দি হয়েছে, এক কাজ কর খোকা, একটা ভালো ডাক্তার দেখে নে। যেই ডাক্তারের কথা বলেছে ছেলেটা তো ফিক ফিক করে হাসছে, বলে পাথরের ঠাকুরের নাকি জ্বর হয়েছে, এর আবার নাকি চিকিৎসা করতে হবে। না মা, তোমার গোপাল ঠিক আছে। বলে খোকা শোন, যদি পাস করা একটা ডাক্তার দেখিয়ে চিকিৎসা না করিস, তাহলে আজ থেকে তোদের হাঁড়ির ভাত আর আমি খাবো না। ছেলে ভাবলো মা না খেতে পেয়ে মরে যাবে, যাই হোক মায়ের বয়স হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে, ঠিক আছে মা আমি একটা ডাক্তার আনছি। তো ছেলেটার একটা পাস করা ডাক্তারও ছিল, গিয়ে হাজির হয়েছে, ওই একবার আমাদের ওইতে যাবি। কেন রে, তোর ছেলের শরীর খারাপ? বলে না, তোর শরীর খারাপ না, তোর বয়স শরীর খারাপ না, তোর মায়ের শরীর খারাপ না, তাহলে বেকার যাবো কেন? বলে এই 500 টাকা নিস, নিবি তবু একবার আমার বাড়িতে যাবি। আর বলতে তো পারছে না যে গোপালের শরীর খারাপ হয়েছে, পাথরের গোপালে একটা পেস্টি যাচ্ছে, তো কত রুগী সব বসে আছে, বলবে কি করবে? ভাই 500 টাকা নিস, নিবি তবু যা যা। তো ডাক্তার বাড়ি যাবার পথে এসে হাজির হয়েছে, বল, তখন তো বলতে পারলি না, তাহলে তোর ছেলে ঠিক আছে তো? বলে হ্যাঁ। তোর বউ? বলে হ্যাঁ। তুই ঠিক আছিস তো? বলে হ্যাঁ। তাহলে আমাকে ডাকলি কেন? বলে ঘরে আয়, ওই দেখ আমার মা বসে আছে। বল, তাহলে তোর মায়ের শরীর খারাপ হয়েছে? বলে না, মায়ের কোলে যে বসে আছে ওর শরীর খারাপ হয়েছে। আগে ছেলে হাসছিল, এবার ডাক্তার হাসতে শুরু করেছে। বল, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলতো? আমাকে 500 টাকার লোভ দেখাচ্ছিস, আমার একটা সময় দাম দিতে পারবি? বলে ওই শোন, ওই মায়ের কোলে যে গোপাল বসে আছে ওর জ্বর হয়েছে, মা বলেছে আজ থেকে আমাদের হাঁড়ির ভাত খাবে না, তুই একবার মোটামুটি গা হাতে হাত চাঁদ বুলিয়ে দিয়ে একটু মাকে সান্ত্বনা দিয়ে চলে যা। বলে বলছিস, তোর মা কোথা মরে যাবে, ঠিক আছে। এবার ডাক্তার গিয়ে বলে, দেখি গোপালের মা, তোমার গোপালের কি হয়েছে, কি হয়েছে? যেই গোপালের গায়ে হাত দিয়েছে অমনি 5 হাত সরে এসেছে, হাত দিয়ে 5 হাত সরে এসেছে। মা গো, কারেন্টে যদি কাউকে শর্ট মারে তো বুঝতে পারবেন, ডাক্তারকে তেমন শর্ট মেরেছে। ডাক্তার বলে, আমি গোপালের গায়ে হাত না দিয়ে গোপালের মায়ের গায়ে হাত দিয়ে দিলাম নাকি? পাথর তেমনি ঠান্ডা হয়, এত গরম লাগলো কোথা থেকে, হাত যেন আমার কুলে যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, যাই। এবার ভালো করে দেখতে গেছে, কিন্তু ডাক্তার যখন গোপালের হাতটা ধরেছে বুঝতে পারছে মানুষের যেমন স্পন্দন চলে, সেই পাথরের গোপালের হাতটা ধরতেই বুঝতে পারছে এ গোপালেরও একটা নারীর স্পন্দন চলছে। ডাক্তার কি করেছে, হাতটা ধরেই বসে পড়েছে, যে মানুষের নারীর মতো ওই পাথরের গোপালে স্পন্দন চলছে। মা বলে, কি হলো ডাক্তার? না ডাক্তার, তোমার দোষ নয়, দোষ আমার নিজের ছেলে। জানো, আমার ছেলেকে আমি বললাম যে আমার গোপালকে না একটু গরম জলে স্নান করিয়ে দেখি। ও ছেলেকে আমি পেটে ধরেছি, মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে ওর জন্ম দিয়েছি, নিজে না খেয়ে ওকে আমি খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখে বড় করেছি। ডাক্তার আমার একটা কথা বিশ্বাস করলো না, আমার এই গোপালকে না পুকুরের জলে স্নান করিয়ে দিয়ে যে গা হাত একটুকু মুছিয়ে দেয়নি। জানো ডাক্তার, আমি দুদিন বাইরে গিয়েছিলাম, কিন্তু একদিনের মধ্যে আমাকে ফিরে আসতে হলো। কেন জানো, আমি যখন গিয়ে ঘুমাচ্ছিলাম তখন আমার এই গোপাল না রাত্রিকালে আমার মাতার কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমাকে কি বলছে জানো, হ্যারে মা আমি তো বেশ বৃন্দাবনে পড়েছিলাম, তুই কেন আমাকে নিয়ে এলি বলতো, আর আমিও তোকে ভালোবেসে চলে এলাম, তুই আমার এই অবস্থা করবি বলে আমাকে নিয়ে এসেছিস, আমাকে তুই কোন পাষণ্ডের হাতে তুলে দিয়ে এলি বলতো, সে আমাকে পুকুরের জলে স্নান করিয়ে যে গা হাত পা মুছিয়ে দেয়নি, সকাল থেকে আমাকে একটু খেতে পর্যন্ত দেয়নি, তুই বৃন্দাবন থেকে নিয়ে আসতে পারলি আর ঘর থেকে আমাকে নিয়ে যেতে পারলি না, আমি তো ভেবেছিলাম তুই আমাকে নিয়ে যাবি কিন্তু তুই একা চলে গেলি, ফিরে চলে দিচ্ছি ফিরে চল। জানো ডাক্তার, এই গোপাল আমাকে টেনে টেনে নিয়ে এসেছে, আর আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, আমার গোপালের জ্বরে গা পুড়ে যাচ্ছে, একটু চিকিৎসা করো না ডাক্তার, একটু চিকিৎসা করো না ডাক্তার, তোমার পায়ে পড়ি আমার গোপালকে ভালো করে দাও। যে মানুষের এত চিকিৎসা করেছে সেই ডাক্তার আজকে চোখের জলে কাঁদছে, মা গো আমার বাবা অনেক কষ্ট করে আমাকে বিলেতে পাঠিয়েছিল লেখাপড়া শিখতে, আমি লেখাপড়া শিখেছি ফিরে এসেছি, কত মানুষের হাত পা কেটে জুড়ে দিয়েছি, কিন্তু মারে তোর গোপালের জ্বর সারাবার মতো কোনো ওষুধ তো আমার ঘরে নেই, এত ডাক্তারি পড়েও আমি জানতে পারলাম না যে কোন ওষুধের দ্বারায় তোর এমন পাথরের গোপালের জ্বর সেরে যায়। ডাক্তার, এই পাথরের গোপালের চিকিৎসা করতে গেলে না তোমাকে বিলেতে গেলে হবে না, ডিগ্রি অর্জন করতে হয় তো, তবে বিলেতে গিয়ে ডিগ্রি অর্জন করতে হবে না, একটু বৃন্দাবনে যাবে, তোমার তো অনেক টাকা পয়সা আছে, একটু খরচ করে তুমি বৃন্দাবনে যেও, আর বৃন্দাবনে গিয়ে না ওই রাধা মাধবের চরণ তলে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে একটু ভজন করো, ভজনের দ্বারাতে ডিগ্রি অর্জন করো, তারপরে সোনার বাংলা নবদ্বীপের মাটিতে মান সম্মানকে ছেড়ে দিয়ে একটু ধুলায় গড়াগড়ি দিও, একটু তুলসী কাঠের মালা পরো, কি সুন্দর কাল তুমি হরি কথা বলো, একটু বৈষ্ণবদের সেবা দিতে পারো, একটু বৈষ্ণব আচরণ করো, তাহলেই দেখবে তোমার হৃদয়টাই ডিগ্রি পরিপূর্ণ হয়ে যাবে, আর এমন যদি তোমার ডিগ্রি থাকে তোমার অন্তরে যদি একবার প্রবেশ করে ভক্তি আর বিশ্বাস, এই ভক্তি আর বিশ্বাসের জোরেই একমাত্র আমার পাথরের গোপালকে চিকিৎসা করতে পারবে, নইলে পাথরের গোপালের চিকিৎসা হবে না। তাই দেখুন মা, ভগবান নিজের মুখে বলে গেছে, অর্জুন আমি সবার মধ্যেই বর্তমান, আমি একটা পিঁমড়ের মধ্যেও আছি প্রধানমন্ত্রীর মধ্যেও আছি, কিন্তু আমাকে দেখতে গেলে চাই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি, পাষাণ ভাবিয়া ডাকছ যারে, আমি পাষাণ নয় ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়, নিদাই গৌর হরি হরি হরি, এমন ভক্তি বিশ্বাস ছাড়া ধরতে পারবে না। আজকে অর্জুন ধরেছে, তাই অর্জুন কোন দিকে যাচ্ছে তো যেদিকে তাকাচ্ছে, তাই আগে পিছে ডায়ে ভয়ে ডায়ে আগে পিছে চলে মদন গোপাল, আগে পিছে চলে মদন গোপাল, আগে পিছে চলে মদন গোপাল, আগে পিছে চলে মদন গোপাল, আগে পিছে চলে মদন গোপাল। তাহলে কৃষ্ণ মাগো হস্তিনাপুরে চলে গেল, এবার ভগবানের কথা যে না শোনে তার কি গতি হয় দেখুন মা। ভগবানের তো দুঃখ ওই জায়গাতেই যে জগৎ সংসারে সবাই আমাকে মানে, কত মুনি ঋষিগণ আমার চরণ পাওয়ার জন্য ভিখারি, আর ভগবান বলে আমার ছেলেগুলো দেখেছ, আমার ছেলেগুলো মদ খাচ্ছে মাতলামি করে, কৃষ্ণর ছেলে সাম্ব নেশায় পরিপূর্ণ হয়ে পেটে একটা লোহার কড়া বেঁধে গর্ভবতী নারী সেজে মুনি ঋষিগণকে অপমান করেছে, কে করেছিল? কৃষ্ণ নিজের ছেলে সাম্ব। তাই ভগবান একদিন নিজের কপালে হাত রেখে বলেছিল, লোকে বলে আমি নাকি কৃষ্ণ ভগবান, কিন্তু কেউ কি জানে আমি কত ভাগ্যহীন ভগবান। আজকে দেখুন মা, কৃষ্ণর কথা যে না শোনে তার কি গতি হয়। মাত্র ছ মাস হয়েছে কৃষ্ণ হস্তিনাপুরে, মাত্র ছ মাস। কৃষ্ণর বাবা তো কৃষ্ণর মাথায় হাত দিয়ে কথা দিয়েছিল যে কৃষ্ণ তুই দ্বারকায় চলে যা, আমি কথা দিচ্ছি দ্বারকা ছেড়ে কোথাও যাব না। কিন্তু ছ মাস হতেই বসুদেব ভুলে গেছে কৃষ্ণর কথা, ওই যে মাথায় হাত দিয়েছিল এটা ভুলে গেছে বসুদেব। মনে মনে ভাবছে যে সারাটা জীবন শুধু এই সংসারই করে থাকব, ছেলে মেয়েদেরই শুধু দেখব, আমার নিজের কি সকাল্লাদ নেই? দোর মাসখানেকের খোরাকি নিয়েছে বসুদেব, মাসখানেকের খোরাকি নিয়ে ভাবলো যে আমি এই দ্বারকা ছেড়ে মাসখানেক ঘুরে আসবো, এক মাস দ্বারকায় আমি আর থাকবো না, আমি একা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবো, সংসার থেকে মুক্তি পাবো, আবার এক মাস পরে সংসারে ফিরে আসবো। বসুদেব এই চিন্তা করে মাসখানেকের খোরাকি নিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছে, সংসার থেকে মুক্তি পাবে বলে। জয় রাধে, রাজা বসুদেবের মা কাঁধে আছে কি খাবারের বোঝা, আর আমাদের মাথায় আছে কি মা গো সংসারের বোঝা। তাই তো, বসুদেবের কাঁধে আছে খাবারের বোঝা, আর আমাদের মাথায় আছে সংসারের বোঝা। এবার এই সংসারের বোঝা থেকে তুমি মুক্তি পাবে কি করে? না, সংসারের বোঝা থেকে মুক্তি পেতে গেলে তোমাকে শ্রীগুরু চরণকে আশ্রয় করতে হবে। গুরু ছাড়া তোমার গতি নাই। তাহলে বসুদেব বেরিয়েছে, আমাদের যেতে গুরু, আসতে গুরু, আমাদের যেতে গুরু, আমাদের যেতে গুরু, আসতে গুরু, গুরু যা করে চল গুরু যাই দুজন পারে। গুরু পরে মন তো দিয়ে করল ফুলবাগান, আমার দেহ ছিল শ্মশান সভা, ওরে শ্মশান শ্যামা, আচ্ছা মাগো আপনারা এত সুন্দর সেজে গুজে বসে আছেন, আপনাদের যদি বলি যে দেহটা সব শ্মশান তাহলে কি ভালো লাগবে? তুমি যাকে তাকে যাইছো তাই বলছো আমাদের দেহটা শ্মশান? কিন্তু একবার ভেবে দেখুন মা, প্রকৃত কিন্তু দেহটা শ্মশান। তাহলে জানতে হবে শ্মশান কাকে বলে, না মরা জিনিস যে জায়গায় রেখে আসা হয় সেটা হয় শ্মশান। তোমাদের বাড়ির কেউ মারা গেছে তুমি কোথায় রাখো? শ্মশান। তাহলে মরা জিনিস যে জায়গায় রাখা হয় সেটা হচ্ছে শ্মশান। তাহলে ও জিনিসটা যদি শ্মশান হয় তাহলে তুমি কি করছো? মরা মাছ, মরা মুরগি, মরা খাসি কোথায় রাখছো মা? এই জায়গায় পুকুর থেকে মাছগুলো ধরছো, তেল ঝাল করে কোথায় রাখো বলো? এই জায়গায় রাখছো তো, তাহলে এটা তো শ্মশান। তোমার বাড়ির মরাটাকে কত যত্ন করে তুমি শ্মশানে পাঠাও, কত যত্ন করে। মরে গেছে, গলায় মালা দিয়েছো, ধূপ জেলে দিয়েছো, তুলসী পত্র দিয়েছো, চন্দন দিয়েছো, চন্দন কাঠ নিয়েছো, কত যত্ন করে নিয়ে যাচ্ছ। তাহলে বাড়ির মরাটাকে এত যত্ন করে বাইরে রেখে আসছ, আর বাইরের মরা জিনিসগুলো কত যত্ন করে তুমি ভেতরে ঢোকাচ্ছ, তাই তো? আবার বাঙালির কত নিয়ম, তাই কত নিয়ম। শীতকালে যদি কেউ মরে তো আর দেখতে নেই, এক তো মরা পুড়িয়ে আসছে যখন কনকনে ঠান্ডায়, যেই ঘরে ঢুকতে যাবে বলে ওই পুকুরের জলে চান কর। আবার বাচ্চা ছেলে যদি শ্মশানে যায় তো মা ঝেঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা যেই ঘরে ঢুকছে ওই দাঁড়া দাঁড়া তোকে ঝেঁটা দিয়ে আগে ঝেড়ে দি তারপরে। তাহলে ভাবুন মা, এই দেহটাও কিন্তু আমাদের শ্মশান। এই শ্মশান দেহ নিয়ে কোনোদিন গোবিন্দ পূজা হয় না, শ্মশান দেহ নিয়ে কোনোদিন সাধন ভজন হয় না, শ্মশান দেহ নিয়ে কোনোদিন গোবিন্দ সেবা দেয়া যায় না। তাহলে এই দেহটাকে ভালো করতে হবে। তাহলে দেহটা ভালো করতে গেলে কি করতে হবে? না তোমাকে গুরুর চরণকে আশ্রয় করতে হবে। সদগুরু পায়ে ভেদ না বাঁচাইয়ে জ্ঞান করে উপদেশ, জব কৈলাশে মৈলা ছটে আগ করে প্রবেশ। কয়লাকে যদি লক্ষ্যবাদ ধো তো কালো দাগ যাবে না, কিন্তু কয়লাকে আগুনে দাও পুড়ে সাদা। তদ্রূপ আমাদের ভেতরে যে ময়লাগুলো জমে আছে, তোমার চুলে ময়লা পড়লে তুমি শ্যাম্পু দিচ্ছ, গায়ে ময়লা পড়লে সাবান দিচ্ছ, দাঁতে ময়লা পড়লে ব্রাশ করছো, কিন্তু ভেতরের ময়লাগুলো কি করে তুমি দূরে সরাবে? ভেতরের ময়লাগুলোকে দূর করতে গেলে ওই গুরু দেয়া নাম তোমাকে কানে নিতে হবে, আর সেই নামটা যখনই প্রবেশ করে সেই নাম আগুন, নামটা আগুনের সমতুল্য হয়ে ভেতরে প্রবেশ করে ভেতরের কয়লার মতো ময়লাগুলোকে পুড়িয়ে সাদা করে দেবে। তাই গুরু কোনে মনে তো দিয়ে করলো ভুলে গুরু করে তো দিয়ে করলো ফুল বাগা। আবার সেই বাগানে ফুল ফুটেছে, বাগানে ফুল ফুটেছে। সেই বাগানে ফুল ফুটেছে, ও যে আধার চাঁদ বিরাজ করে, যে আধার চাঁদ বিরাজ করে, ও যে আধার চাঁদ বিরাজ করে, ও যে আধার চাঁদ বিরাজ করে, ও যে আধার চাঁদ বিরাজ করে। এই যে চারিদিকে শুধু জঙ্গল দেখতে পাচ্ছি, হ্যাঁ ভালোই হয়েছে ওই জঙ্গলেই মাঝখানে কাটিয়ে দি। বসুদেব কি করছে? খাচ্ছে দাচ্ছে আর চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সংসার থেকে সে মুক্তি নিয়েছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে 29টা দিন হয়ে গেছে, এবার 30 দিন। ভাবলো আরে এবার তোমাকে দ্বারকায় ফিরতে হবে, কিন্তু মাগো কৃষ্ণর যে কথা না শোনে তার কি গতি হয় দেখুন। ভগবান বলে, ভগবানের বাবা বলে তারও ছাড় নেই। কৃষ্ণর মাথায় হাত দিয়ে কথা দিল যে দ্বারকা ছেড়ে কোথাও যাব না, আর দ্বারকা সর্বস্ব ছেড়ে দিয়ে ঘুরতে বেরিয়েছে। 30 দিন সকালে বসুদেবের মাথায় ঢুকে গেল যে ছোটবেলায় তো আমি অনেক হরিণ শিকার করেছি, আর কোনদিন বন জঙ্গলে আসতে পারবো কি না পারবো তার ঠিক নেই, অন্তত আমি একটা হরিণ শিকার করে যাই। মগজে ঢুকে গেল, এবার ভাবলো এবার দেখুন কেরম মাতার মধ্যে প্রবেশ করছে, যে এই বয়সে আবার হরিণের পেছনে ছোটাছুটি করব। আমি এই গাছের নিচে বসেছি, শব্দভেদি বানে আমি হরিণকে মারব, শব্দবেদী মান মানে শব্দ শুনে হরিণকে মারব। এই বলে রাজা কি করে, যে গাছের নিচে বসে আছে শুনছে যে কোথা থেকে হরিণ ছোটাছুটি করছে, সেই শব্দ হরিণের ডাক। আরে অদূরে একটা নদী আছে না, ওই তো একটা হরিণ যেন জল খাচ্ছে, তাহলে ওই হরিণটাকে মারা যাক, নিয়ে চলে যাব। তীরটাকে ছেড়ে দিয়েছে, যেই তীরটাকে ছেড়ে দিয়েছে সেইখানে কোনো হরিণ ছিল না, একটা বাচ্চা ছেলে জল নিতে এসেছিল। রাজা বসুদেবের সেই সপ্তবেদী বাণটা গিয়ে ছেলেটার বক্ষমাজ ভেদ করেছে। অসহ্য যন্ত্রণায় ছেলেটা চিৎকার করছে, আমায় কে মারিলি রে, আমার প্রাণ চলে যা। ছেলেটা যখন অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে, কে মারলি আমায় কে মারলি, রাজা বসুদেব গাছের নিচে ছিল ভাবে সপ্নাশ। তবে কি কোনো হরিণকে মারতে গিয়ে আমি কোনো ছেলেকে মেরে দিয়েছি, কি কাণ্ড! বসুদেব তাড়াতাড়ি করে যাচ্ছে, গিয়ে যেটা ভেবেছে সেটাই, সেখানে কোনো হরিণই ছিল না, একটা বাচ্চা ছেলে, এক নির্জাতির ছেলে সেই জায়গায় জল নিতে এসেছিল। আর জলটা যখন নিচ্ছিল একটা ঘড়ঘড় শব্দ, রাজা ভাবলো কোন হরিণ তীরটাকে মেরে দিয়েছে, সেই ছেলেটার বক্ষমাজে লেগেছে। বক্ষমাজ দিয়ে যখন ঝরঝর করে রক্ত ঝরছে, বসুদেব তাড়াতাড়ি করে সেই তীরটাকে টেনে তুলে রক্তমাখা ছেলেটাকে নিজের কোলে ধরেছে। ছেলেটা বলল, আমাকে কি মারলো বলতে পারো? আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি, তবে আমাকে কে মানবে? মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন্তর ঘটে, যোগী যদি মিথ্যে কথা বলে তার যোগ সাধন নষ্ট হয়, আর মানুষ যদি মিথ্যে কথা বলে তাকে নরকে যেতে হয়। এ তো কৃষ্ণর বাবা মিথ্যে কথা বলতে পারছে না, খোকা আমি নিজের অজান্তে তোকে মেরে দিয়েছি। তবে আমি সাধারণ কেউ নয়, আমি দ্বারকার রাজা বসুদেব। বল তোর কে কে আছে? আমি জানি তুই মরে যাবি, কিন্তু তোর জন্য হয়তো কিছু করতে পারবো না, কিন্তু তোর পরিবারে কে কে আছে বল, তাদের জন্য আমি কিছু করে দিয়ে যাব। ছেলেটা বলল, আমার বাবা নেই, মা নেই, কার জন্য কি করবে? তোর কি কেউ নেই? একজন আছে, যার জন্য আমি প্রতিদিন জল আনতে আসি। ওই অদূরে আমার কর্ণ কুটির, সেই কুটিরে সে বসে আছে। কে সে? আমার দিদি। আমার দিদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তোর দিদি কি জল আনতে পারে না? তোর দিদি কি খোঁড়া? না, আমার দিদি জন্ম থেকে অন্ধ, চোখে দেখতে পায় না। ভগবান তাকে সব দিয়েছে, কিন্তু চোখ দুটো কেড়ে নিয়েছে। আমার দিদিকে আমি খাইয়ে দিই, আমি জল নিয়ে গেলে তবে দিদি আমার স্নান করবে, কিন্তু আমার দিদি আর বুঝি বাঁচবে না, এবার মরে যাবে। তো দিদি মরবে কেন? জিজ্ঞাসা করছো মরবে কেন? তুমি আমাকে মারলে আমি মরে যাব, আমার দিদি ওই পর্ণকুটিরে বসে থাকবে। আর মানুষ কত হিংস্র, একদিন ছুটে এসে রাতের অন্ধকারে আমার দিদির দেহটাকে শিকাল কুকুরের মতো টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে, আর আমার দিদি সেটাকে সহ্য করতে না পেরে হয় নদীর জলে ডুবে মরবে, তা নয় জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবে। তুমি তো দ্বারকার রাজা, তোমার কর্তব্য হলো প্রজাদের জীবন দান করা, তা না করে একসঙ্গে তুমি দুটো জীবন কেড়ে নিলে। খোকা আমি অপরাধ করেছি, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, এই পাপের আমি প্রায়শ্চিত্ত করতে চাই, বল আমি কি করে এই পাপ থেকে মুক্তি পাব? ছেলেটা বলল, একটা কারণেই রাজা তুমি এই পাপ থেকে মুক্তি পেতে পারবে, শিশু হত্যা মহাপাপ, আমার মতো অবোধ সন্তানকে তুমি নিজের হাতে হত্যা করলে। এই অপরাধ থেকে তুমি মুক্তি পেতে গেলে তোমার একটাই পথ, আজ থেকে তুমি আর দ্বারকায় ফিরে যেতে পারবে না, এই বন জঙ্গলে তোমাকে পড়ে থাকতে হবে। শুধু তাই নয়, আমার দিদির মাথায় সিঁদুর তুলে আমার দিদিকে স্থির মর্যাদা দিতে হবে, অসম্ভব। আমি সব করতে পারি, কিন্তু আমার একটা নয় দুটো স্ত্রী আছে, এই জঙ্গলের মাঝখানে আমি পড়ে থাকতে পারবো না। দ্বারকা রাজ ঐশ্বর্য ছেড়ে এই জঙ্গলে আমি থাকতে পারি না। খোকা তুই জানিস না, আমার ছেলে কৃষ্ণ যার জগৎ জোড়া নাম, সে আমারই সন্তান, তাকে ছেড়ে কখনো আমি এই জঙ্গলে থাকতে পারি না। ছেলে আমাকে আদেশ দিয়ে গিয়েছিল, তাই আমি দ্বারকায় ফিরে যাব। মর তুই মর, আমি চললাম। ছেলেটা বলল, দাঁড়াও রাজা, তুমি আমাকে হত্যা করলে আমার দিদির মৃত্যু হবে, একসঙ্গে দুটো জীবনকে তুমি শেষ করে চলে যাচ্ছ। তবে আমি নির্জাতির ছেলে হতে পারি, কিন্তু মৃত্যুর আগে আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি ফিরে যাও দ্বারকায়, কিন্তু যে কৃষ্ণ জগৎ জোড়া নাম, সেই কৃষ্ণ তোমারই সন্তান। আমি তোমাকে অভিশাপ করছি, যেমন করে তুমি আমাকে তীর মেরে মৃত্যু দিলে, একদিন দ্বারকাতে ফিরে যাবে, আর তোমারই চোখের সামনে তোমার ছেলেকে একদিন এমনি করে তীর মেরে তোমারই চোখের সামনে তার মৃত্যু দেবে। যখনই মাগো এই কথাটা বলেছে, রাজা চিন্তায় পড়ে গেছে, তাই তো আমি এর দিদিকে যদি বিয়ে করে না, বিয়ে যদি না করি, দ্বারকায় ফিরে গেলে ছেলের অভিশাপটা যদি সত্য হয়, তাহলে আমারই চোখের সামনে আমার কৃষ্ণর মৃত্যু হবে। বাবা কি করে সহ্য করবে ছেলের মরা মুখ? তাই বসুদেব বলল, খোকা, ভুল যখন একবার আমি করেছি, দ্বিতীয়বার ভুল আমি করব না। তাই কৃষ্ণকে বাঁচাবার জন্য দ্বারকা রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে তোর দিদিকেই বিয়ে করে আমি এই নরকে পড়ে থাকব। ছেলেটাকে মাগো মাটি চাপা দিল, মাটি চাপা দিয়ে পর্ণকুটিরে চলে গেল, আর পর্ণকুটিরে গিয়ে দেখতে পেল সত্যি একটা অন্ধ মেয়ে বসে আছে। কৃষ্ণর বাবা বসুদেব এই অপরাধের জন্য একটা অন্ধ মেয়েকে নিজের স্ত্রী বলে মেনে নিল। অন্ধ মেয়েটির নাম হলো ললিতা। বললো তুমি যখন আমাকে স্বামী বলে স্ত্রী বলে মেনে নিলে, তুমি আমার পতি দেবতা, তুমি আমার স্বামী, তুমি আকাশের চাঁদ যখন নেমে এসেছো, তুমি যখন ধরা দিয়েছো তাই আমি তোমাকে ধরেছি, তুমি যেন কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। শুরু হলো ললিতার জীবনে অন্ধ নয়নে স্বামী সেবা। জয় রাধে, স্বামী সেবা করে চলেছে। দেখবেন মা অনেক আছে, চোখে সবাইকে দেখতে পাচ্ছে, তার শুধু স্বামীটাকে দেখতে পাচ্ছে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে বটে, কিন্তু খুব ভালোবাসে কখন না, স্বামীর পকেটে যখন মাল ঝাল বেশি থাকে। এগুলো বাস্তবে নিয়ম, জয় রাধে। কিন্তু ললিতা কি করছে, অন্ধ নয়নে স্বামী সেবা করে যাচ্ছে। আমার প্রাণ রমন যদি পোষণ হৃদয় রত স্বামী, প্রাণ রমন যদি পোষণ হৃদয় রত স্বামী, আমার অন্তর বহির নিরক্ষিত মারে মন মাঝে অন্তর জামী, জ্ঞান রামন হৃদয় পোষণ হৃদয় রাখ স্বামী, আমার অখিল নয়ন মনি মন চিন্তা মনি, অখিল নয়ন মনি মন চিন্তা মনি, আমার অখিল নয়ন মনি মন চিন্তা মনি, অখিল নয়ন মনি প্রাণে তুমি আর আমি, ও গোয়ান তর জামি, জ্ঞান রমন হৃদয় পোষণ হৃদয় রত স্বামী, প্রাণ রমন হৃদয় পোষণ হৃদয় রত স্বামী, আমার অন্তর বাহির নিরক্ষিত মারে মন মাঝে অন্তর জামি, জ্ঞান রমন হৃদয় পোষণ হৃদয় রত স্বামী, আমার হৃদয় রত স্বামী, আমার হৃদয় রত স্বামী, আমার হৃদয় রত স্বামী, আমার হৃদয় রত স্বামী। জয় রাধে জয় রাধে। তাহলে একটা অন্ধ মেয়ে কি করেছে, স্বামী সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এবারে বলে দিই মা, কোন জায়গার মেয়েকে বিয়ে করলো বুড়ো বয়সে, কোন জায়গার মেয়ে? সেই জায়গার কিছু মানুষ আমাদের এই দিকে চলে আসে, যারা এসে ধরে নিয়ে যায় ওই কাঠবেদালি, ধরে নিয়ে যায় সাপ, ধরে নিয়ে যায় কটাস, ধরে নিয়ে যায় শিয়াল, ধরে নিয়ে যায় সাঁওতাল জাতি দেশের মানুষ আদিবাসী। এখন আদিবাসীরা তো অনেক ভালো জায়গায় চলে আসছে, আদিবাসীরাও স্কুলে গিয়ে ভালো লেখাপড়া করছে, কিন্তু তৎকালীন দিনে আদিবাসীদের স্থান কিন্তু এই শহর এলাকায় থাকত না, বন জঙ্গলই পড়ে থাকত। তাদের খাওয়া দাওয়া কিন্তু ওই আমাদের মতো খাওয়া দাওয়া ছিল না, ওই শিগার কুকুর এই সবগুলোই সাপ ব্যাঙ এই সব খেত, জয় দাদি এই সবগুলোই খেত। তাহলে তৎকালীন দিনে দাপরের কথা, বন জঙ্গলের মাঝখানে এমন একটা আদিবাসী ব্যাদের বাস, তাহলে সেই ব্যাদের মেয়ে হলো ললিতা। এবার ললিতার খাওয়া দাওয়া কি সাপ এসবগুলো, তাহলে এবার রাজাকে যদি ওই সব জিনিস খেতে দেয় ও কি খেতে পারবে? বাবুন কৃষ্ণর কথা না শুনলে তার কি হয়? তুমি কৃষ্ণর বাবা বলে ছেলের মাথায় হাত দিয়ে কথা দিলে, সে কথার কোন দাম নেই? আজকে তোমাকে এই জায়গায় পড়ে থাকতে হচ্ছে? তাহলে ওই সব খেয়ে তো রাজা থাকতে পারছে না, হাজার হাজার যার দাস দাসী ছিল, যে যখন সেবা নিতে যেত তার একটা নয় দুটো স্ত্রী ছুটে এসত, বসুদেব মাথায় হাত দিলি একদিকে কৃষ্ণ একদিকে বলরাম এসে বলতো বলো বাবা কি হয়েছে? আজকে কোথা? সেই জঙ্গলে পড়ে আছে। তাই বসুদেবে না খেয়ে না ঘুমিয়ে চিন্তা ভাবনায় রুগ্ন শুগ্ন হয়ে যাচ্ছে। বসুদেব ভাবলো আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না, কিন্তু আমি যদি মরে যাই মরার আগে কি আমার ছেলের মুখটা দেখতে পাবো না? কৃষ্ণর কথা ভাবে ওই জায়গায় থাকে বটে, সর্বদাই কৃষ্ণর কথা চিন্তা। একদিন বসুদেব চিন্তা করলো যে আমি অন্ধ মেয়েটাকে নিয়ে দ্বারকায় চলে যাব। ললিতা ও ললিতা বলো স্বামী, বলো স্বামী, না তোমাকে একটা কথা বলবো, বলো আমার সঙ্গে যাবে? ললিতা বলে তুমি যেখানে আমি সেখানে, আবার তোমার সঙ্গে যাব না কেন? না ললিতা আমার একটা পরিচয় আছে, তুমি আমার স্বামী। বলে এটা তো বাস্তবে পরিচয় কিন্তু আসলে সেটা নয়, আমি হলাম দ্বারকার রাজা বসুদেব। ললিতার মধ্যে প্রশ্ন জাগছে যে আমি তো অন্ধ মেয়ে, তাহলে একজন দ্বারকার রাজা রাজৈশ্বর্য পরিত্যাগ করে আমাকে বিয়ে করলো কেন? স্বামী তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি তো একজন অন্ধ মেয়ে। আচ্ছা ললিতা তোমার একটা ভাই ছিল, ছিল জল আনতে গিয়েছিল, গিয়েছিল আর ফিরে আসেনি, না আমার জন্য ফিরতে পারেনি, কেন কি হয়েছিল তা? আমি নিজের অজান্তে তার বক্ষ মাঝে তীর মেরে তার মৃত্যু দিয়েছি, আমি নিজে গর্ত খুলে তোমার ভাইটাকে পুঁতে দিয়ে তোমার গলে আমি মালা দিয়েছি অপরাধ থেকে মুক্তি পাবো বলে, প্রাপের প্রাচিত্য করার জন্য। তোমার ভাই মরার আগে বলে গেছে আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে আমার ছেলে কৃষ্ণর মৃত্যু হবে, তাই আমার কৃষ্ণর মৃত্যু যাতে আমার চোখের সামনে না দেখতে হয় তাই আমি দ্বারকার রাজা হয়ে ললিতা তোমাকে আমি বিয়ে করলাম, কিন্তু আমি তো আর বেশি দিন বাঁচবো না, এই জঙ্গলে পড়ে থাকলে তুমি বাঁচবে না আমি বাঁচবো না, তাই আমি বলি ললিতা তুমি আমার সঙ্গে দ্বারকায় ফিরে চলো। আমি দ্বারকার রাজা বসুদেব। ললিতা বলল না গো স্বামী আমি যাব না, একজন স্ত্রীর ধর্ম কি মা? বিয়ের সময় দেখবেন ছেলেদের হাতে কি দেয়? জাঁতি ধরিয়ে দেয়। মেয়েদের হাতে কাজল লতা দেয়। ছেলেরা ভাবে জাঁতি দিয়ে সুপুরি কেটে কেটে খাবো শুধু, আর মেয়েরা ভাবে কাজল লতা দিয়ে যে শুধু সময় অসময় টুক পরব না। মা জাঁতিটা কেন দিয়েছে? এইটা ছিল পরের মেয়ে, আজকে হলো তোমার স্ত্রী, তুমি হলে স্বামী, তুমি পতি দেবতা। স্বামীর কর্তব্য কি স্ত্রীর প্রতি? তুমি যেহেতু স্বামী তোমার কর্তব্য হলো স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাওয়া, ধর্মের পথে নিয়ে যেতে যেতে কোন অধার্মিক যে এসে যদি ধর্মটাকে নষ্ট করে তাহলে তোমার হাতে যে জাঁতিটাকে ধরিয়ে দিলাম সেই জাঁতিটা দিয়ে তুমি অধর্মটাকে কেটে আবার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে। কাজললতা কেন দিয়েছে? না কাজললতা দেখবেন ভেতরে কালি বাইরে ঢাকা, তাই তো? ভেতরে কালি আছে বাইরে ঢাকা আছে, তদ্রূপ তুমি যে সংসারে যাচ্ছ তোমার জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে সর্বস্ব কিছু ওই কাজল লতার মতো ঢেকে রেখে সংসারটাকে সুখে ভরিয়ে তোলাই হলো একজন স্ত্রীর কর্তব্য। কিন্তু যে স্ত্রী মনে করে আমি আমার নিজের সুখে সুখী, আমি ভালো মন্দ খাবো, আমি ঘুরবো, আমি ফিরবো, স্বামী উচ্চ নয় যাক, শ্বশুর শাশুড়ি যেখানে পারে যাক, আমার ভালো হলেই ভালো, এ ধরনের জাতিদের মেয়েদের বলে কীর্তা জাতির মেয়ে, কীর্তা। এরা শুধু নিজেরটাই ভালো বোঝে, অপরেরটা বোঝে না, তাই তো? আর এই কীর্তা জাতির মেয়ে আপনাদের এদিকে একটাও নেই, বলো আছে? আপনাদের এখানে অন্য মেয়ে না, মা বললে হবে? আপনাদের জন্যই লেখা হয়েছিল গো মা, সংসার সুখের হয় রমণীর গুণে। নারীর মধ্যে একটা শক্তি আছে, তাই না? বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু কোন বাবার পেটে জন্ম হয়েছিল কি? সব মায়ের পেটে এসেছিল। যে ভোলানাথ পঞ্চমুখে ভগবানের নাম করে সেই ভোলানাথ মা কালীর চরণ তলে পড়ে থাকে। যে বৃন্দাবনের কৃষ্ণ জগৎ শাসন করে সেই কৃষ্ণকে এক নারী শক্তি মা যশোদা কানে ধরে হাতে বাড়ি নিয়ে কৃষ্ণকে শাসন করে। যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য আমরা ভিখারি, আর সেই কৃষ্ণ একটা নারী শক্তি রাধার চরণ পাওয়ার জন্য কৃষ্ণ নিজে ভিখারি। তাহলে নারীর মধ্যে একটা শক্তি আছে মা, তাই দেখুন ললিতা বলছে, স্বামী গো আমি যাব না। কেন তুমি যাবে না? আমি তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তোমার আনন্দে আনন্দিত। আজকে তুমি আমাকে নিয়ে যেতে চাইছো কেন? বিপদে পড়ে, বিপদে পড়ে নিয়ে যেতে চাইছো, কিন্তু দ্বারকায় যখন প্রবেশ করবে তুমি আমার হাতটা ছেড়ে দেবে, এ মোহ তোমার থাকবে না। না আমি হাত ছাড়বো না স্বামী গো, দ্বারকায় যখন তুমি আমার হাত ধরে প্রবেশ করবে সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে, দেখো তো কৃষ্ণর বাবা চরিত্র দেখো। যে কৃষ্ণর বাবা একটা নয় দুটো স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও দেখেছো এক মাসের মতো বন জঙ্গলে গিয়েছিল, সেখানে আবার এক মাসের মধ্যে একটা মেয়ের সঙ্গে বিয়ে করে আবার তাকে নিয়ে ফিরছে। তাহলে স্বামী তোমার তো মাথা নিচু হয়ে যাবে, তোমার তো মাথা আমি নিচু করতে চাই না স্বামী, তাই আমি তোমাকে মুক্তি দিচ্ছি সংসার থেকে। ভগবান আমাকে অন্ধ করে রেখেছে, এটাই আমার ভিটে, তাই এই জায়গাতেই আমার জন্ম, এই জায়গাতেই হবে আমার মৃত্যু, তাই তুমি স্বামী চলে যাও। বসুদেব বলল, ললিতা তুমি অপেক্ষায় যদি থাকতে পারো তাহলে আমি দ্বারকায় যাব বটে, কিন্তু মন আমার মানবে না, আমার অপেক্ষায় যদি থাকো একদিন একদিন ঠিক তোমার কাছে আমি ফিরে আসবো। ললিতা বলল, স্বামী গো সেই দিনের অপেক্ষায় আমি থাকবো, আসি আমি পথ চাই, আমি তোমার পথ চাই, আমি পথ চাই, রইব ভসিয়া পথ, রইব ভসিয়া তুমি আসবে আমার, তুমি আসবে আসবে আমার কাছে ফিরিয়া ফিরিয়া ফিরিয়া পথ চাই, রইব বসিয়া আমার স্বামী স্বামী গো পথ চাই, বিদায় নিয়া বসুদে ললিতাকে ছাড়িয়া গেল স্বামীর পথ চাইল ললিতা। কদিতে লাগিল। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে গর্বটাকে লুকিয়ে রাখতে পারে না। বসুদেব তো চলে গেল, কিন্তু ললিতা কি করলো? নাই বসুদেবের ঔরস জাত সন্তানকে তার পেটের মধ্যে ধরল। গর্ভটা আস্তে আস্তে বড় হলো, ললিতা কি করলো? একটা ফুটফুটে সন্তানের জন্ম দিল। কিন্তু জন্মের পরে ছেলেরা কাঁদে, কিন্তু ললিতার যে ছেলেটা জন্ম নিল জন্মের পরে এক ফোঁটা কাঁদছে না। ললিতা ভাবলো আমার ছেলেটা মরে গেছে, মরারই কথা তো। কপাল যখন খারাপ হয় যেদিকে তাকাবে সেদিকেই শুধু অন্ধকার। ললিতা বলে আমার তো ছেলে মরবেই, অল্প বয়সে আমার বাবা মা মরলো, আমার ভাই ছিল সে মরে গেল, আমার স্বামী উড়ে এসে জুড়ে বসলো সেও আমাকে চলে গেল। ভেবেছিলাম এই ছেলেটাকে নিয়ে জীবনটা কাটিয়ে দেব, মরার সময় তবু একটু জল পাবো। কিন্তু খোকা তুইও মরে গেলি, তুইও মরলি, চ তোকে ফেলে দিয়েছি চ। এই যে আগে জন্মে আর মানুষ, আমি মেয়ে ছেলে হয়ে জন্ম নেব না, বলে দিচ্ছি মেয়ে ছেলে আর জন্ম নেব না। আগে জন্মে না আমি ফুল হব, ফুল ফুল হয়ে ফুটে থাকবো। কোন ব্রাহ্মণ ওই পথ দিয়ে যেতে যেতে যদি একবার ফুলটা তুলে নেয়, সেই ফুলটা নিয়ে বসবে পূজার আসনে, আর ওই পুজো করতে করতে যদি এই ফুলটা ভগবানের চরণে দেয়, সেদিন ফুল হয়ে ভগবানের চরণ দোকানি জড়িয়ে ধরে বলবো, ঠাকুর তুমি আমাকে কেন দুঃখ দিলে, কেন আমার জীবন থেকে তুমি সব কেড়ে নিলে, কাউকে তুমি বাঁচিয়ে রাখলে না, সবাইকে যখন কেড়ে নিচ্ছে আমাকে কেন নিচ্ছ না, কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখছ? ভগবান দূর থেকে বলে তোকে তো বাঁচিয়ে রাখতেই হবে, দাঁড়া তোকে কেন বাঁচিয়ে রেখেছি পরে জানবি। ললিতা কি করছে? ছেলেটাকে, মরা ছেলেটাকে ফেলতে যাচ্ছে। দেখুন মা, কিছুক্ষণ আগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অন্ধ মেয়েটা যে ছেলেটার জন্ম দিল, এবার সেই ছেলেটাকে ফেলতে যাচ্ছে বনে। নিজের ছেলেটাকে নিজের জড়িয়ে ধরেছে খোকা, খোকা শুধু একবার আমাকে মামুলি ডাকুক, তোকে ফেলে দিলে গাল কুকুরে টেনে গিয়ে নেবে, তোকে আমি দেখতেও পাবো না। ফেলে দিয়েছে ছেলেটাকে, আর যেই ছেলেটাকে ফেলে দিয়েছে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা ওয়া করে কেঁদে উঠেছে। তাহলে আগে কাঁদেনি, ফেলে দেওয়ার সময় কাঁদলো কেন? দেখবেন মা, গর্ভে সন্তান থাকাকালীন না তুমি মাছ মাংস টিম টিম করে খেতে হবে না, একটু দুধ খেও, একটু প্রোটিন খাবার খেও। কিন্তু ললিতার কি হয়েছিল? একে তো অন্ধ মেয়ে বন জঙ্গলে বসে আছে, কোন ভদ্রলোক খাবার সময় যদি মনে করত যে খোকারে একটুখানি খাবার মেয়েটাকে দিয়ায়, ওর গর্ভে সন্তান আছে, নইলে মেয়েটাও মরবে পেটে ছেলেটাও মরবে। স্বামী চলে গেছে, ওই অন্ধ নয়নে বসে থাকে গর্ভে সন্তান নিয়ে, তাই মা গো ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না, সর্বদাই স্বামীর চিন্তা, মাতার উপরে টেনশন ঝামেলা, রাতের অন্ধকার ঘুনিয়ে যখন আসে মনের মধ্যে ভয়, মানুষগুলো হিংস্র জন্তু জানোয়ারের মতো, কোনদিন এসে হয়তো আমার দেহটাকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি মরবো আমার পেটের ছেলেটাও মরবে। আমার মা, এই অবস্থায় কোনো মেয়ে যদি গর্ভে সন্তান ধরে, সেই সন্তানটা কি হতে পারে? তাই ললিতা যখন ছেলেটার জন্ম দিল, নিজে তো ভালো করে খায় না তাই পেটের ছেলেটাও খায় না, নিজে ভালো করে ঘুমায় না তাই পেটের ছেলেটাও ঘুমায় না, এমনই অবস্থায় যখন জন্ম দিল তাই ছেলেটার দেহের মধ্যে শুধু প্রাণটুকু রইল, তারপর আর কিছুই তার রইল না। হাতও নড়ে না, পাও নড়ে না, চোখের পাতাও পড়ে না, শীতল দেহের মধ্যে শুধু প্রাণ আছে, কাঁদেও না। ললিতা ভাবলো ছেলেটা মরে গেছে, আর যেই ফেলে দিয়েছে মৃত্যু যন্ত্রণায় ওয়া করে কেঁদে উঠেছে। ললিতা কি করেছে, ছেলেটাকে নিজের কোলে তুলে নিয়েছে, জড় পদার্থর মতো জন্মেছিল বলে তাই ছেলেটার নাম রাখা হয়েছিল জরা। জরা জরা জয়রা রে, এই হলো জরা যে ভগবানের চরণে তীর মেরেছে। জয়রাদের সময় তো সংকীর্ণ, বুঝতেই পেরেছেন, এই সময় তো আমার এই জায়গায় আসরে ওটা অন্তত কীর্তন করার সময় নয়, কারণ ভালোবাসার এমন একটা টান, মানে আমি ছাড়তে চাইলেও তো আমাকে ছাড়ে না, শুধু এই বাড়ির ভালোবাসা কেন, এই গ্রামের ভালোবাসা, এতেই আমার পরম আনন্দ। যে কিছু হোক না হোক, আমি কোথার ছেলে, আপনাদের এখানে হরিনাম করি, এন হরিনামকে ভালোবেসে তো আমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দিতে পারি। তাহলে আমার সময় একটা আছে, আমি সেই সময়ের মধ্যেই আমাকে যেতে হবে, আমি কিন্তু 8:30 পর্যন্ত এই জায়গায় থাকবো, তারপর আমি এই জায়গা থেকে যাব, হয়তো সময়টা অনেকটাই হয়ে গেছে। তাহলে জরার জন্ম হলো, এবার জরা কিভাবে ভগবানের চরণে তীর মারলো, এবার এইটুকু জানবো। তাহলে জরা কি করছে, না বড় হচ্ছে, 5 বছর বয়স। জয় রাধে জয় রাধে জয় রাধে, তাহলে যত বড় হচ্ছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ বৃন্দাবন, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন, মদন মোহন, মদন মোহন, বৃন্দাবন মে রাধে রাধে, রাধে রাধেটা বলতে হবে, সবাই বলুন রাধে রাধে, বৃন্দাবন মে কেউ বলে, বৃন্দাবন মে জোর সে বলো, প্রেম সে বলো, ভাব সে বলো, রাধে রাধে হাত তুলে সে জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ বৃন্দাবন, বৃন্দাবনে রাধে রাধে মানকুণ্ডে রাধে রাধে তীরধামে রাধে রাধে তীরবতীমে রাধে রাধে ভকরগঞ্জে রাধে রাধে কেশীঘাটে রাধে রাধে নন্দগঞ্জে রাধে রাধে গোপীগ্রামে রাধে রাধে ললিতাগঞ্জে রাধে রাধে বিশাখাগঞ্জে রাধে রাধে চিত্রাগঞ্জে রাধে রাধে চম্পাগঞ্জে রাধে রাধে, জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধে। এটা কি হচ্ছে বলুন তো, এটা কি হচ্ছে বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তন করেছেন, তাই তো সংকীর্তন, সংকীর্তন আর গান দুটোর মধ্যে তফাত আছে, সংকীর্তনটা মানে সঙ্গে করে নিয়ে কীর্তন, সেটা হচ্ছে সংকীর্তন। অর্থাৎ এইখানে যে আমি কীর্তন করছি একা নয়, আমরা সবাই মিলে সংকীর্তন করব, তবে হবে সংকীর্তন। আর গানটা কি, সংকীর্তন আর গানের মধ্যে তফাতটা কি মা জয় রাধে, সংকীর্তন আর গানের মধ্যে তফাত তুই কি জানেন? এক ভদ্রলোক গান করত, দেখুন গানটা কি, সর্বদাই হারমোনি ধরে সে গান করত, খেয়াল গান। মানে ওই খেয়াল গান করতে করতে ভদ্রলোকের এমন অবস্থা হলো যা সাধারণ কথা বলতে পারে না। সাধারণ কথাগুলো কি, এই খোকা তুই কোথায় যাচ্ছিস? বাবা আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস। কই গো, আমাকে একটু ভাত দেবে গো? এগুলো হচ্ছে সাধারণ কথা। কিন্তু সে ওই ভদ্রলোক ওই গান করতে করতে এই সাধারণ কথাগুলো সব গানের মধ্যে ঢুকে গেছে। মানে এবার কথাগুলো কেমন হচ্ছে? ও বউ আমায় দুটো ভাত দিয়ে যা, ছেলে হয়তো কোথা বেরিয়েছে, ওরে খোকা তুই কোথা যাচ্ছিস আমায় একটু বলে যা, বলে যা স্কুলে যেন কামাই করিস না। মানে সাধারণ কথা তার বলতে পারে না ওই গানের মধ্যে সর্বদাই। এন হয়েছেটা কি মা, রাত্রি ১২টার সময় প্রত্যেক দিন হারমোনি খুলে মোটামুটি সারা রাত্রি ওইরকম করে, আশপাশের লোকজন গুলো বিরক্ত হয়ে যায়। কিন্তু সেই দিনকে কি হয়েছে, রাত্রি ১২টার সময় ওই খেয়াল করছে, এমন সময় একটা ডাকাতের দল এসে তালা ছাড়াচ্ছে। ডাকাতের দল এসে মাগো তালা ছাড়াচ্ছে। এ কি, এ তো আর চিৎকার করতে পারছে না, এ চোখের সামনে দেখছে ডাকাত দল আমার ঘরের তালা ভাঙছে। ডাকাত দল ভাবছে যে বেটা বসে আছে আমাদের দেখে গান করছে, এর গান করুক আমরা মাল করি নিয়ে খেতে পড়বো। এবার ডাকাত দল নির্ভাব নয়, তালা ছাড়িয়ে ঘরে ঢুকছে। ডাকাত দল এসে ঘরে ঢুকে পড়েছে, তালা ভেঙে ঘরে ঢুকেছে। এবারটা হারমোনিতে গান করছে, ডাকাত দল কি করছে ওই খাটেরই নিচর মাল করে নিয়ে চলে যাচ্ছে। আমার ঘরের মাল করে নিয়ে সব কেটে পড়েছে। মানে যে চিৎকার করে ডাকবে সেটা তো ভুলে গেছে, খেয়াল গান করে করে এমন হাল। কেটে যখন পড়ছে তখন এবার পাড়া প্রতিবেশী, ওরে তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি তোরা ছুটে আয়, ডাকাত দল মাল নিয়ে কেটে পড়েছে। ওমা কেউ আসবে বলে মনে হয়? তো আশপাশের ভদ্রলোকেরা ভাবছে যে ১২টার সময় তো এমনই গান করে, আজকেও করছে। কিন্তু আজকে যে মাল সত্যি সত্যি ঘটনা ঘটেছে বলে কে জানে। কিন্তু ভদ্রলোকের ছেলে ছিল, মেয়ে ছিল, বউ ছিল, সবাই ছিল, কিন্তু সে তো আর ডাকতে পারে না। ওই সময় যদি সবাই মিলে একসঙ্গে ডাকত তাহলে কিন্তু ডাকাত দল নিয়ে চলে যেতে পারত না। তদ্রুপ হচ্ছে এটা হচ্ছে গান, আর শুধু যদি গান করো তাহলে আমাদের এই অবস্থা হবে, কিন্তু যদি সবাই মিলে সংকীর্তন করি তাহলে গৌর হরি আমাদের নেমে আসবে। তাই তো, বৃন্দাবনে মানগুণে রাধে রাধে, হে রামে হরে রাধে, হে রবিবে রাধে রাধে, সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, হাত সে বলো রাধে রাধে, হাত তুলে সে বলো মদন মহা, জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ বৃন্দাবন, জয় কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধে জয় রাধে। একটা ভালো ডাক্তার দেখাও না, আমার নয় আমার মায়ের। আমার মা তো জন্ম থেকে অন্ধ, একটু চিকিৎসা করতে হবে। মানে জরা একটু বড় হয়ে গেছে, বড় হয়ে যেতে ভাবছে আমার মায়ের একটু চিকিৎসা করো, ভালো ডাক্তার দেখাতে হবে। মাকে বলছে, ও মা মাগো কিরে জরা, চলো মা। কোথা? না মা চলো না, একটু তোমাকে ডাক্তার দেখাই। আমাকে ডাক্তার দেখাবি কেন মাগো? তুমি তো জন্ম থেকে অন্ধ, কোন ভালো ডাক্তার যদি পাই তোমার চিকিৎসা করালে চোখগুলো ভালো হয়ে যাবে। হ্যাঁ রে জরা, এত পয়সা কোথা থেকে পাবি? ভিক্ষে করব? এই বন জঙ্গলে কে তোকে ভিক্ষে দেবে? মা গো বন জঙ্গলে নয়, আমি বড় হয়েছি তোমাকে নিয়ে শহরে যাব। ললিতা মনে মনে ভাবছে, আমার স্বামীও তো শহরের মানুষ গো, যদি কোনোদিন একবার দেখা হয়। অপেক্ষায় তো অনেকদিনই আছি। ললিতারও বড় ইচ্ছা হলো, চ জরা তাই যাই চ, যদি আমার চোখটা ভালো হয়ে যায়। তাহলে অন্ধের জ্যোষ্ঠি জরা কি করেছে? ললিতাকে নিয়ে শহরে এসেছে। এবার শহরে যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, এমন সময় এক ভদ্রলোকের সঙ্গে দেখা, যিনি বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে, দেবশ্রী নারদ। ঠাকুর তুমি কোথায় যাচ্ছ? না আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। কোথা? না সর্বমত্ত পাতাল। কেন? না প্রভাস তীর্থে যজ্ঞেশ্বর হরি সে নিজে যজ্ঞ করবে বলে ঠিক করেছে, আর সেই হলো আমার মালিক। জরা বলে, তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ যদি তোমার মালিক হয় তাহলে আমারও মালিক, আমারও মালিক। তাহলে যদি একবার কৃষ্ণ মালিকের সঙ্গে দেখা হয় তো আমার মায়ের চোখ দুটো আমি ফিরিয়ে নেব। নারদ বলে, কেন অবশ্যই ফিরে পাবি, যা চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তো অপেক্ষায় বসে আছে। যে যে ছেলেটার বন জঙ্গলে জন্ম হলো, আজকে ছেলেটাকে টেনে নিয়ে এসেছি শহরে। জরা তাহলে কি করছে? জয় রাধে, এগিয়ে যাচ্ছে কোথায়? প্রভাস তীর্থে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যজ্ঞেশ্বর হরি হয়ে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে প্রবেশ করছে জরা। তাহলে জরা প্রবেশ করছে কি করে? মুখে সর্বদাই হরি নাম। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি হরি হরি বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি হরি হরি বল। রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি হরি হরি বল। গিরিধারী বল গোবর্ধন ধারী বল, গিরিধারী বল গোবর্ধন ধারী বল, গিরিধারী বল গোবর্ধন ধারী বল, গিরিধারী বল গোবর্ধন ধারী বল। মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, মধুসূদন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি হরি হরি বল। ও রাধা রমণ হরি হরি হরি বল, ও রাধা রমণ হরি হরি হরি বল। আজ একটা কথা বলবো মা, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে জানেন। মানে সত্যি কথা বলতে কি, সেই কবে বেরিয়েছি তো আমার মা তো রান্না করতে পারে না, জন্ম থেকে অন্ধ, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতাম, ওই চাল ডাল গুলো বিক্রয় করে যা একটু পয়সা করি হয়েছে। তো ভেবেছিলাম ডাক্তার দেখাবো, কিন্তু নারদ বলল যে কৃষ্ণর কাছে চিকিৎসা করলে আমার মা চোখ ভালো হবে। তো মাকে নিয়ে তো যাচ্ছি, কিন্তু হঠাৎ করে খিদে, আরে গাছের ডালে একটা পাখি বসে আছে না, পাখি তো জানো মা, তুমি এখানে বসো, আমার খুব খিদে পেয়েছে, বসো, আমি পাখিটা মারি, মেরে আধ পোড়া পুড়িয়ে মোটামুটি একটু পেটটাকে ভরিয়ে নিই, তারপর আবার তোমাকে নিয়ে চোখকে ঢুকবো। জরা নিচে থেকে পাখি দেখছে, পাখিটাকে মারার জন্য তীরটা ধরেছে। এবার মিলেনির মা ছবিটা, এ পাখিটা কে? এ পাখি আর অন্য কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণ সব ছেড়ে গাছের ডালে উঠে বসে আছে, তার পাটাকে ঝুলিয়ে রেখেছে। ভগবান বলে, ওরে জরা, ভাবলি আমি ঝুলিয়ে রাখলাম কি, আর ভাবলি তুই কি? কলিকালের মানুষগুলো ডাকছে, আমার তো লীলা শেষ করতে হবে। মার জরা মার, আমার পায়ে তুই তীরটা মার, আমি লীলা শেষ করব বলে অপেক্ষায় আছে। জরা পাখি মনে করে ভগবানের চরণে তীর মারিল, তীর মারিল, ভগবান সব ছেড়ে ধরণীর ধুলিতে পড়িল, ধুলিতে পড়িল। জরা ছুটেল, জরা ছুটেল, এসে দেখলো যে একটা কালো মতো মানুষ শুয়ে আছে। এ তো বন জঙ্গলে বাস কোনোদিন তো দেখেনি, কৃষ্ণ নাম করেছে বটে কিন্তু কৃষ্ণকে চোখে দেখেনি। কে গো তুমি? ভগবান বলল, আয় জরা আমার কাছে আয়, তুমি আমাকে চিনলে কি করে? তুই তো আমার ভাই, ভাই ভাইকে চিনবে না? আমি তোমার ভাই, হ্যাঁ, তাহলে তুমি কে? আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুর আমার মায়ের নয়ন দুটো তুমি ফিরিয়ে দাও। ফিরে পাবি জরা, আজকে তোর সব ফিরিয়ে দেবো, কারণ আমি যখন যাব, যাওয়ার আগে তোর আমি সব ফিরিয়ে দেবো। ভাই বলে তোকে আমি কাছে টেনে নিতে পারিনি, কেন জানিস? কারণ তোরই জন্যে ভাই বলে তোকে আমি কাছে টানতে পারিনি। তুই আমার কেন চরণে তীর মারলি জানিস? আমার লীলা শেষ করার জন্য কত রতি মহারতীরা ছিল, কংস ছিল, শিশুপাল ছিল, পুতনা এসেছিল, অকাসুর এসেছিল, বকাসুর এসেছিল, অহংকারী দুর্যোধন সে চেয়েছিল আমার মৃত্যু, সবাই আমার লীলা শেষ করতে চাইল, কিন্তু আমি তোর হাতে কেন লীলা শেষ করলাম জানিস? কারণ তোকে আমি কথা দিয়েছিলাম তোরই হাতে লীলা শেষ করব। তুই কে জানিস? তুই হলি তেতা যুগে বালির ছেলে অঙ্গদ, বিনা যুদ্ধে বিনা অপরাধে রামচন্দ্র অবতারে তোর বাবাকে আমি নিজের হাতে হত্যা করেছিলাম। সেদিনকে আমার চরণ তলে বসে বলেছিলিস, ঠাকুর তুমি যখন বাবাকে আড়াল থেকে হত্যা করলে, তুমি আমাকে এই আশীর্বাদ করো, আমিও যেন তোমাকে বিনা যুদ্ধে বিনা অপরাধে আড়াল থেকে হত্যা করতে পারি। মা গো এইটুকুই আমরা সবাই অবগত, এইটুকুই আমরা জানি, জঙ্গদ রামের কাছ থেকে এমন একটা বর চেয়েছিল, কিন্তু পরে ক্ষণে কি হল? অঙ্গদ মহা আনন্দে ফিরে এলো তার মায়ের কাছে, বালির স্ত্রী তারা দেবী বিধবার সাজে বসে আছে, চোখে জল। অঙ্গদ এসে বলল, মা গো তোমাকে আর কাঁদতে হবে না, কারণ আমার বাবাকে যে মেরেছে, তোমাকে যে বিধবা সাজিয়েছে, তাকে আমি নিজের হাতে হত্যা করব। অঙ্গদে তুই কি বললি, কাকে মারবি? কেন আমার বাবাকে যে মেরেছে, সে তো পূর্ণবঙ্গ শ্রী রামচন্দ্র, পূর্ণবঙ্গ ভগবান। ভগবানকে তুই তীর মারবি, ভগবানের তুই মৃত্যু দিবি, দূর হয়ে যায় এখান থেকে। মা, আমার বাবাকে যে মারলো এই বয়সে, আমাকে যে পিতৃহারা করে দিল, তাকে আমি মারবো বলে তারই কাছ থেকে বরে নিলাম, আর তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। তারা দেবী বলেছিল, ওরে অঙ্গদ, চার আঙ্গুল ললাটে যতটুকু লেখা আছে ততটুকু পাবো। মূর্খ বালক তুই, তাই বুঝলি না আমি কেন কাঁদছি জানিস? আমার স্বামী মরে গেছে বলে আমি কাঁদছি না, আমি বিধবা হয়েছি বলে কাঁদছি না। কাঁদছি কেন জানিস? কারণ আমার স্বামী পতি দেবতা, সে ভগবানের চরণে ঠাঁই পেল, আর আমি এমন জন্ম দুঃখিনী ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। শিগাল কুকুরেরও মৃত্যু হয় মামা, মানুষেরও মৃত্যু হয়, কিন্তু মৃত্যুটা যেন মৃত্যুর মতো হয়। তারাদেই বলল, আমার স্বামী শ্রী রামচন্দ্র তাকে তীর মেরেছে। না, তার সময় হয়ে গেছে, তাই যাবার বেলায় প্রভু রামচন্দ্র বালিকে তো তার চরণে টেনে নিয়েছে, কিন্তু আমি দুঃখিনী এখনো পর্যন্ত পড়ে রইলাম। তাই স্বামী মারা গেছে বলে কাঁদছি না, আমি কাঁদছি প্রভু গো, তুমি তো চলে যাবে, আর কি তোমার চরণ আমি পাবো? আর তুই তাকে মারার জন্য বর চেয়েছিস, যা ফিরে যা। তাহলে মা কি বর চাইবো? তুই এই বর চাস, আজীবন কাল যেন তার গুণগান কীর্তন করতে পারিস। অঙ্গদ ফিরে এলো, প্রভু এ বর পছন্দ হয়নি, তুই কি চাস? প্রভু আমি আজীবন কাল যেন তোমার নাম কীর্তন করতে পারি। ভগবান বলল, আমি ভক্তকে কথা দিলে সে কথা রাখি, তাই আমি যখন কথা দিয়েছি তোর হাতে লীলা শেষ করব, তোরই হাতে লীলা শেষ করব। তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে তোর হাতে আমি লীলা শেষ করব। অঙ্গদ বলল, ঠাকুর তুমি যখন বর ফিরিয়ে নেবে না, তাহলে অন্তত এইটুকু আমার জন্য করো। বল, আমি তো দাপরে জন্ম নেব, তাহলে তুমি এইটুকু করো, আমার জন্ম কাহিনীকে তুমি গোপন করে রেখো ঠাকুর। কেন অঙ্গদ? ঠাকুর আমার হাতে তুমি লীলা শেষ করবে, তুমি চলে যাবে, কিন্তু আমি তো বেঁচে থাকবো। জগৎ সংসার তো আমার নামে সবাই কলঙ্ক রটাবে, ওই সেই পাপী ছেলে যে ভগবানের চরণে তীর মেরে ভগবানের লীলা শেষ করেছে, তাই আমার জন্ম কাহিনী তুমি গোপন করে রেখো, কারো কাছে তুমি জানতে দিও না। অঙ্গদ আমি কথা দিচ্ছি, আমার ইচ্ছায় জগৎ পরিচালিত, তাই আমার ইচ্ছায় তোর জন্ম হবে গভীর জঙ্গল মাঝে, তোকে আমি দূরে সরিয়ে রাখবো, কিন্তু সময় হলে ঠিক তোকে কাছে টেনে নেব। তাই দেখ, তুই আমার নিজের ভাই হয়েও তোকে ভাই বলে জড়িয়ে ধরতে পারিনি, তোরই জন্য। কারণ তোকে যদি ভাই বলে জড়িয়ে ধরতাম, সবাই আঙুল তুলে বলতো কৃষ্ণ এটা কে, আমাকে বলতে হবে আমার ভাই, তোর পরিচয় তো গোপনে থাকতো না। তাই তোরই জন্য তোকে আমি জঙ্গলে মাঝখানে রেখেছিলাম, যত কিছু হয়েছে সব আমার ইচ্ছায়। তাই জগৎ সংসারে সবাই আমার লীলা শেষ করতে চায়, কিন্তু আমার ইচ্ছা না হলে জগতে লীলা শেষ হয় না। তাই আমার ইচ্ছায় এই দাপরের লীলা আমি শেষ করব। তাই জরা তুই আমার পায়ে তীর মারলি, যে কথা দিয়েছিলাম কথা রাখলাম, ওই তোর বাবা, ওই দেখ তোর মা। ললিতা নয়ন ফিরে পেল, বসুদেব জরাকে নিজের ছেলে বলে কাছে টেনে নিল, ললিতাকে নিজের স্ত্রীর বলে মর্যাদা দিল, দ্বারকায় রয়ে গেল তার মাঝখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ, বিদায় নিয়ে চলে এলো কলিকালে, হল সে গৌরাঙ্গ মহাপ্রভু। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, আজকে আমার লীলা অবসান, অর্থাৎ দ্বারকা থেকে এলো, দ্বারকা থেকে কৃষ্ণ, নবদ্বীপে হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে লীলা অবসানের মাধুর্য আজ আমাদের এখানেই শেষ হলো, আবার যদি কোনোদিন কি পাহে আপনাদের কাছে আসবো। তবে আপনারা কেউ যাবেন না, সন্ধ্যা আরতি হবে,